أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين قابل احترام بزرگو بھائیو اور عزیزو اللہ جل جلالہ نے ہماری اور سارے انسانوں کی دنیا اور آخرت کی پوری کامیابی کے لیے پورا دین نازل فرمایا ہے رسول کریم اما بعد محترم مہمان ہم سرادر پر بولتے تھے کہ আমাদের এবং সমস্ত দুনিয়ার মানুষের দুনিয়া এবং আখেরাতের কামিয়াবি সফলতা পুরা দিনের মধ্যে রাখছেন, আর পুরা দিন আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখেরাতের সফলতার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। পুরা দিন এক ইয়া দো আমাল কা নাম নেই, পুরা দিন ও তমাম আমাল জো ইমামুল আম্বিয়া লায়ে আলাইহিমুসসালাম وہ سارا مل کر پورا دین بنتا ہے۔ محترم مہمان بولتے تھے کہ پورا دین شدو ایکتا دوئیتا عمل نام نا بولتے وہی سمستو عمل جنا حضور صلی اللہ علیہ وسلم نیا آتے وہی سمستو عمل نام پورا دین اس میں ایمانیات بھی ہے عبادات بھی ہے اخلاق بھی ہے بولتے وہی دینر مدے ایمانو آتے ایرکوم عملو آتے عبادتو آتے اور اخلاقو آتے دینر مدے ایمان اللہ عز و جل ہمارے الہ ہیں، ان کے علاوہ کوئی الہ نہیں۔ ایمان ہے لو کہ اللہ تعالیٰ ہمارے معبود اور اللہ تعالیٰ ان کا ہمارے کو معبود نہیں، اس کے فرشتوں پر کتابوں پر اور رسولوں پر ایمان لانا، اچھی بری تقدیر اللہ کی طرف سے ہے، دن آخرت پر ایمان لانا، موت کے بعد اٹھائے جانے پر ایمان لانا، بس اللہ تعالیٰ فرشتوں پر ایمان آنا، یہ سمست کتاب اللہ تعالیٰ نازل کرتے ہیں سمست کتابوں پر ایمان آنا، ایرکم سمست نبیوں پر ایمان آنا، ایوان بالو مندو اللہ پخت سے کہ آئے تقدیر پر ایمان، ایوان آخرت دین جنہ قیامت دین ایٹر پر ایمان آنا، এবং মরার পরে আবার দ্বিতীয় পর উঠানো হবে এটার উপর ঈমান আনা। এক হ্যায় ঈমান, এক হ্যায় ঈমান কে আলফাজ, বলতে একটা হলো ঈমানের ঈমান আর একটা হচ্ছে ঈমানের শব্দ। আলফাজ তো কিছু চিজ পর দালালত কিয়া করতে হ্যায়, বলতে শব্দ তো কোনো জিনিসের উপরে প্রমাণ হয়, দলিল হয়। ঈমান তো ও হ্যায় জো ইহি চিজে জো জুবান সে বোলি یہ دل دماغ روح کے اندر اتر جائیں۔ ایمان ہلو جو سمست جنس بلا ہلو ایٹا دلین مدے ایوان روحر بیتر بلکل بیتر ایشا جائیں، اس زبان سے اقرار بھی ہو دل سے تصدیق ہو، بس زبانر دارا موکر دارا ایٹار شکارو کرتے ہوئے ایوان دل دلے ہو ایٹا شکا بشش کرتے ہوئے، ہر آن گھڑی دل یہ بولے کہ میرا معاملہ اللہ کے ہاتھ میں ہے، سب سمر جنو دل جنو ایتا بولے کہ ہمارا سمجھ تو معاملہ جیتا اللہ ساتھ سمپر کو، ساری دنیا والے مل کر مجھے نفع پہنچانا چاہیں، اللہ نہ چاہے تو نفع نہیں پہنچا سکتے، سمجھ تو دنیا اور مانوس جو دی اکاتری تو ہے ہمارا کے کنو شہد جو کرتے چاہے ناپ دیتے چاہے تو اللہ نہ چاہے لے دیتے پار بینا، ساری دنیا والے میرا نقصان کرنا چاہیں، اللہ نہ چاہے تو وہ نقصان نہیں کر سکتے، سمجھ تو دنیا بشیز اکترین ہو جدی کاما کے نقصان پہنچتے چاہے تو اللہ نہ چاہے لے ترہ نقصان پہنچتے پار بینا۔ حضرت عبداللہ بن عباس رضی اللہ عنہ امام الانبیاء کے سواری پر پیچھے بیٹھے ہوئے تھے ساتھ ہی، حضرت عبداللہ بن عباس رضی اللہ عنہ حضور صلی اللہ علیہ وسلم ساتھ پیچھے سواری اوپر بسا تھے، آپ نے ارشاد فرمایا اے لڑکے اللہ کی حفاظت کر وہ تیری حفاظت کرے گا، حضور صلی اللہ علیہ وسلم بولتے سلن آئے سلے تمہیں اللہ حفاظت کرو اللہ تعالیٰ تمہاں کے حفاظت کرو، تو اللہ کی حفاظت کر اس کو اپنے سامنے پائے گا، تمہیں اللہ کے حفاظت کرو اللہ تعالیٰ کے تمہیں سامنے پاوے، مطلب یہ ہے تو اللہ کے احکام کی اللہ کے دین کی حفاظت کر وہ تیری حفاظت کرے گا ہر دشمن سے ہر مکر و فریب سے ہر پریشانی سے اور تو سلو جے تمہیں اللہ دینر ایبان اللہ سمست حکومر پر پابندی کر حفاظت کرو اللہ تعالیٰ تمہیں کے سمست دشمنی تھے کے دشمن تھے کے سمست مکر فریب تھے کے تمہیں کے حفاظت کرو اللہ تعالیٰ پھر فرمایا اگر کوئی چیز مانگنی ہو تو اللہ ہی سے مانگ کوئی کسی چیز سے پناہ چاہنی ہو تو اللہ ہی سے پناہ چاہ روزے جدی تمہار کونو جنیس چاہیتے ہوئے تو اللہ کسی چاہے اور تمہار کونو شہجو درکار آئے تو اللہ کسی شہجو چاہے پھر فرمایا یہ اچھی طرح جان لے اگر ساری کی ساری امت جمع ہو جائے اس بات پر کہ تجھے تھوڑا سا نفع پہنچائے وہ نہیں پہنچا سکتے جب تک اللہ نہ چاہے جس کا اللہ نے فیصلہ کر دیا تیرے لیے لکھ دیا اس کے علاوہ ذرہ برابر بھی تجھے نفع نہیں پہنچا سکتے اگر سارے مل جائیں اکٹھے ہو جائیں ابا بول لیں جے اتنے بھالو پر تمہیں جانو اور بشیش کرو کہ سمست دنیا مخلوقات ملے جدی کا تمہیں کونو الپو لاب دیتے چاہے الپو سامان جدی تمہیں نفع لاب پہنچتے چاہے تو پاربے نہ شدو اتوٹو کی پاربے جیتو اللہ تعالیٰ تمہار جنو لکھے دیتے اللہ تعالیٰ پھر فرمایا اگر یہ سارے جمع ہو جائیں یہ سارے اب میں عربی کی عبارت بھی پڑھوں ترجمہ بھی کروں پھر یہ ترجمہ کرے تو تین بیان ہو جائیں گے ایک عربی کا ایک اس کے ترجمے کا پھر ترجمے کے ترجمے کا اس لیے میں وہ عبارتوں کا حدیثوں کا وہ چھوڑ کر صرف ان کا ترجمہ کرتا ہوں مہمان بولتے ہیں کہ ہمیں جدید عربی عبارت پڑھی ارپر وہ ترجمہ کری ارپر آبار بنگلائے ترجمہ ہو تو انیک لمبا تینٹا بیان ہو جائے یہ جن ہمیں شدھ عربی ترجمہ کرتے فرمایا اگر یہ سارے جمع ہو جائیں تجھے ضرر پہنچانے کے لیے ساری امت جمع ہو جائے ہرگز تیرا نقصان نہیں کر سکتے سوائے اس نقصان کے جو اللہ نے تیرے لیے لکھ ڈالا ہو حضور صلی اللہ علیہ وسلم بولیں یہ رقم سمست دنیا لوگ سمست مخلوقات جدی اکترت ہوئے جمع ہوئے تمہیں کونو نقصان سامان کونو ختی کرار جنو تو ختی کرتے پاربے نا شدھ اتٹو کے پاربے جنو اللہ تعالیٰ تمہار جنو لکھے دیتے قلبیں اٹھا لی گئیں صحیفے خشک ہو گئے اسے قلم اٹھائی نہ ہوئی سے آج سمست کاغذ سکھائے گا اب نیا کچھ لکھا نہیں جائے گا جو لکھنا تھا جو اللہ پاک نے کرنا تھا وہ سارا فیصلے پہلے سے ہو چکے بس نوتن بھاوے لکھا ہوئے نا جا کس ہوار اللہ تعالیٰ سب کسی لے کے دیتے اور وہ جب پورا ہوئے گا وہ جائے ہوئے نوتن بھاوے آر کسی لکھا ہوئے نا اس لیے ہمیں اللہ جل جلالہ کی طرف متوجہ رہنا ہے اسی سے مانگنا ہے یہ جن ہمارے سبائر اللہ دیکھے متوجہ ہوتے ہوئے اور اللہ کا سی ہمارے چاہتے ہوئے ایک حدیث پاک میں ہے اے میرے بندو تم سارے کے سارے بھوکے ہو سوائے اس کے جسے میں کھلاؤں مجھ سے کھانا مانگ لو میں تمہیں کھانا کھلا دوں گا ایک حدیث شریفر مدد آتے اللہ تعالیٰ بولتے سے جو تمہارا سبائی سمست لوگ سبائی تمہارا خدر تو کنتو اوئی بیکتی جا کے آمی کھوائی تیتی تمہارا سبائی آمار کاتے چاہو کھوائی آمی تمہارا درکے کھاؤ بھو تم سارے ننگے ہو سوائے اس کے جسے میں پہناؤں مجھ سے لباس مانگ لو میں تم لباس پہنا دوں گا پھر بولتے تمہارا سبائی کے سبائی تمہارا بلنگ شدھ وہی ویکتی جا کے ہمیں پان ای کرائیتےسی تر لباس پڑائیتےسی تمہارا سبائی ہمارے کاتے لباس چاؤ ہمیں تمہارے کے لباس دیب تم سارے گمراہ ہو سوائے اس کے جسے میں ہدایت دے دوں بس مجھ سے ہدایت مانگ لو میں تمہیں ہدایت دے دوں گا تمہارا سبائی کے سبائی گمراہ شدھ وہی ویکتی انہوں نے جادر کے ہمیں ہدایت دیتی تمہارا ہمارے کا سے ہدایت چاہو ہمیں تمہارے کے ہدایت دیو پھر فرمایا اگر تمہارے پہلے اور تمہارے پچھلے تمہارے انسان اور جنات یہ سارے کے سارے ایک میدان میں جمع ہو جائیں اور مجھ سے مانگیں, میں ان سب کی مانگ پوری کر دوں تو میرے خزانوں میں اتنی بھی کمی نہیں آتی جتنی سمندر میں سوئی ڈبو کے نکالنے سے سمندر میں کمی آتی ہے, اتنی بھی میرے خزانوں میں کمی نہیں آتی. এবার বলতে গে তোমাদের প্রথম ইনসান এবং সবচেয়ে শেষে যাবে সমস্ত ইনসান এবং জিন্নাত সবাই যদি এক ময়দানে জমা হয়ে যায় আর সবাই একত্রিত হইয়া জমা হইয়া আমার কাছে চায় আর আমি সমস্ত সবাইয়ের আমি তার চাওয়া আমি পুরা করে দেব, তবুও আমার খাজানার মধ্যে বা ওই যত খাজানা ওই কমই আসবে না, যতটুকু একটা সুই যদি সাগরের মধ্যে ডুবানো হয় এরপর উঠানো হয় যতটুকু সমুদ্রের পানি কম হবে এতটুকু আমার খাজানায় কমই আসবে না. জানি অম্বিয়া বি মাঙ্গে সারে নবী আপনি কুবত লাগাকে মাঙ্গে সারে সাহাবা আপনি কুবত লাগাকে মাঙ্গে সারে আউলিয়া সারে ইনসান সারে সায়েন্সদান সব মাঙ্গে আপনা জোর খতম করে মাঙ্গনে পর এক হি ওয়াক্ত মে আল্লাহ সবকো দে দে ফির ভি ইতনি কমি নেই আতি জিতনি সুই নে কমি কর দি সমন্দর মে. এরকম সমস্ত নবীরা আল্লাহর কাছে যদি চায় আর সমস্ত শক্তি লাগাইয়া সমস্ত যা চাওয়ার আছে আল্লাহর কাছে চাইল, সমস্ত সাহাবারা কাছে জোর লাগাইলো আর শক্তির দ্বারা আল্লাহর কাছে চাইল, সমস্ত ওলি আল্লাহ এরকম বৈজ্ঞানিক যারাই সমস্ত দুনিয়ার মানুষ যদি পুরা পুরা জোর লাগাইয়া শক্তি লাগা আল্লাহর কাছে চায় তা আল্লাহ তালা সবাইয়ের জরুরত পুরা করে দেবে, তার আল্লাহর খাজানা এতটুকু কমই আস কম হবে না খাজানার মধ্যে যতটুকু একটা সুই সাগরের ডালা হইলে যে সুইটা যতটুকু পানি উঠাইলো সাগর থেকে কমই করলো এতটুকু কমই আসবে না আল্লাহর খাজানায়. তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে ফরমাতে হ্যায় মুঝসে মাঙ্গো মুঝসে, আল্লাহ তালা বলতেছে কি আমার কাছে চাও আমার কাছে চাও. হাদিসে পাক মে হ্যায় মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযব আলাইহি, জো আল্লাহ পাক সে নহি মাঙ্গতা আল্লাহ উসসে নারাজ হো জাতা হ্যায় গুসসে হো জাতা হ্যায়. হাদিসের মধ্যে আছে যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তালা তার উপরে নারাজ হয় গুসসা হয়ে যায়. আর হাদিসে পাক মে হ্যায় ইন্নাল্লাহ ইউহিব্বুল আল্লাহ পাক চিমট কর ইউহিব্বুল মুলহিন ফিদ দুআ, জো ইলহা কে সাথ মাঙ্গতে হ্যায় ইয়ানি বার বার মাঙ্গতে হ্যায় মাঙ্গতে রহতে হ্যায় মাঙ্গতে রহতে হ্যায় আল্লাহ এসে লোগো সে মহব্বত করতা হ্যায়. হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি আল্লাহর কাছে বার বার চায় কাইন্দা আর বহুত নরনাগারি করে যে আল্লাহর কাছে চায় ইসরারের সাথে চায় তো আল্লাহ তাআলা এই লোককে এরকম লোককে আল্লাহ পছন্দ করেন মহব্বত করেন. জেসে ছোটা বাচ্চা হতা হ্যায় কোই চিজ কো জি চাতা হ্যায় তো আপনি মা সে চিমট জাতা হ্যায় अम्मा से कहते हैं अम्मा मुझे टका दे दे ये मैंने फलानी चीज देनी है, अम्मा कहती है ठहर जा अभी तेरे अबू आएंगे फिर तुम्हारे, अम्मा अम्मा अम्मा चिमटा रहता है चिमटा रहता है मांगता रहता है रोता रहता है. बंदे से ऐसे मांगेंगे तो बंदा नाराज हो जाएगा, बंदे से एक मरतबा कुछ मांग लिया उसने इनकार कर दिया इसलिए फिर मांगेगा बंदा कहेगा यार तुझे एक मरतबा कह दिया, बंदा नाराज होगा. আল্লাহ জাল্লা জালালহু বারবার বারবার মাঙ্গনে ওয়ালে সে মহব্বত করতা হ্যায়. তো যেরকম ছোট বাচ্চা মায়ের কাছে কোনো জিনিস চায় তো কান্দে কান্দে চায় যে আম্মু এই জিনিসটা আমাকে টাকা দাও আমি এই জিনিস কিনবো দোকান থেকে, তোর মা বলে তোমার আব্বা আসুক তারপরে দেবো, সে বারবার কানতেছে দেও আমাকে টাকা দাও আমি এটা কিনবো বারবার চাইতেছে কানতেছে তো বারবার কানতেছে. এরকম আল্লাহর কাছে যেরকম বারবার চাবে এরকম আল্লাহ তার তাকে মহব্বত করবে. তা মানুষ যখন মানুষের কাছে যায় বান্দার কাছে চায় তো একবার চাইলো সে বলছে না আমার কাছে নাই আমি দেবো না অস্বীকার করলো, দ্বিতীয়বার যখন আবার চাবে তো সে তার উপরে গুসসা হয়ে যাবে যে তোমাকে একবার বললাম আমি দেবো না, কিন্তু এরকম আল্লাহর কাছে যখন বারবার চাবে আর কান্দে রোনাগারি করবে আল্লাহ তাআলা তার উপর মহব্বত করে তাকে. আল্লাহু আকবার, আল্লাহ ইতনা করিম হ্যায় মে ওর আপ সোচ ভি নি সকতে সোচ ভি নি সকতে. আগর মাঙ্গনে কা আসর জাহির না হো তো হমে মায়ুস নেই হোনা, বলতেছে আল্লাহ তাআলা এত গরিব জাত আর এরকম মেহরবান বলতে আমরা চিন্তাও করতে পারি না, বলতে এই জন্য আল্লাহর কাছে যদি আমরা চাই কোনো সওয়াল করি দোয়া করি দোয়া যদি যদি আমরা দেখি যে ফল এখনো দেখতেছি না তবুও এটা নৈরাশ না হওয়া, মাঙ্গতাই রহে. হাদিস মে হ্যায় এক বান্দা আল্লাহ কা ওয়ালি নেক বান্দা আল্লাহ সে কোই চিজ মাঙ্গতা হ্যায় আল্লাহ জাল্লা জালালহু জিবরিল সে কহতা হ্যায় ইয়া জিবরিল جبریل جا میرے بندے کی یہ حاجت پوری کر کے آ, لیکن فوراً نہ کرنا, مؤخر کر کے دیر کرنا, ابھی اس کو مانگنے دو, ابھی مانگنے دو, حاجت پوری کر کے آ, لیکن جلدی نہیں پوری کرنی, اس کو مؤخر کر, پیچھے کر, اس کو مانگنے دے. بولتے تیرے قوم اللہ کا کسی چاہا بار بار چاہتے ہو, بار بار چاہتے ہو, بار بار دعا کرتا ہے. حدیثر میں جاتے একজন আল্লাহর বান্দা ওলিউল্লাহ যদি নেক বান্দা আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ তাআলা হযরত জিবরীল আলাইহিসসালামকে বলে যাও তুমি এর জরুরতকে পুরো করে দাও, কিন্তু একটু দেরি করে পুরো করো, দেরি করে পুরো করো, যার জরুরত পুরো করো দেরি করে, যেন যেন বারবার সে বারবার আমার কাছে চায়. তো আল্লাহ তাআলা জিবরীলকে বলে তুমি তার হাজত পুরো করো, কিন্তু অল্প সময় দেরি করে করো. কেউ ও বান্দা আল্লাহ জাল্লা জালালুহুকে প্যারে প্যারে নাম লেকে মাংতা হয়, কবি কে রাহমিন কবি কেতল কুয়িন কুয়িন কবি কেতল অবলিন আখির ও এসে আল্লাহ পাকে প্যারে প্যারে নাম লেকে মানতা হল্লাহ জল জলালহ মানা পসন্দ হ্যার আতা হল্লাহ এসে প্যারি প্যারি প্যারি প্যারি বাতেন আল্লাহ এসো পছন্দ করতে হিসেবে কেতা হবি এসো মানগনে দো এসো কহনে দো হাজত তো পুরি করি হোড়া ঠহর কে করার এই জন্য আল্লাহ তালা জিবরিলকে বলে তুমি দেরি করে জরুরতকে পুরো করো, যখন এই বান্দা আল্লাহর কাছে চায় দোয়া করে তো আল্লাহ তালার প্যারে সুন্দর নাম নিয়ে নিয়ে বারবার আল্লাহর কাছে চায়, বারবার দোয়া করে, কোন সময় বলে ইয়া রহমান রহিমিন ইয়া রহমান রহিমিন, কোন সময় বলে ইয়াল কুওয়াতিল মতিন ইয়া রহমান রহিমিন. তো আল্লাহ তালার সুন্দর সুন্দর নাম নিয়ে যখন বার বার বার বার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, তো আল্লাহ তালা এইটা বহুত মহব্বত পছন্দ করেন আর এটা চান. এই জন্য আল্লাহ তালা জিবরিলকে বলেন তার জরুরত পুরো করো, কিন্তু দেরি করে করো, যেন সে বারবার আমার নাম নিয়ে আমাকে ডাকে আর আমার এটা ভালো লাগে আমার কাছে. ইসি তারা হাদিস মে হ্যাঁ আল্লাহ কা দুশ্মন মুনাফিক অন্দর কুফর হোগো কো ধোকা দেনে কে লিয়ে ও মুসলমান জাহির করতা হল্লাহ কা দুশ্মন ও আল্লাহ সে মানগতা হল্লাহ জিবরিল কো ফরমাতে হ্যাঁ এ জিবরিল এক বেলে আবদি হা যাতা হু আজ্জিল হা, এ জিবরিল যা মেরে ফলানে বন্দে কি হাজত পুরি করকে আ আর জলদি পুরি কর দে বা যা আর রুক কর. এরকম হাদিসের মধ্যে আছে যে যে আল্লাহর দুশমন আল্লাহ মানে সে মুনাফিক, সে মুখে তো ইসলামকে প্রকাশ করতেছে জাহির করতেছে কিন্তু দিলের ভিতরে সে তার নেফাককে গোপন রাখতেছে. তো এইরকম কোন বান্দা আল্লাহর দুশমন আল্লাহর কাছে চাইতেছে কোন জিনিস দোয়া করতেছে তো আল্লাহ তালা জিবরিলকে বলে যাও তার এই জরুরত পুরো করে দাও আর তার জলদি পুরো করে দাও, যাও তার জরুরত পুরো করে দাও আর জলদি পুরো করে দাও. জানি আল্লাহ পাক উসকি আওয়াজ ওর দুশমন হ্যা আওয়াজ দুবারা নি শুননা চাহতা কেতে যা যা কে হাজত পুরি কর দে. এই জন্য কি আল্লাহ তালা দুশমন সে মুনাফিক তার এই আওয়াজ যে আল্লাহকে ডাকতে এটা আল্লাহ পছন্দ করেন না, যেন দ্বিতীয়বার না ডাকে, এই জন্য বলে যাও জিবরিল তার জরুরত তাড়াতাড়ি পুরো করে দাও. হামে আল্লাহ পাক সে মাগতে রেনা ইদর উদর ধ্যানই নি করনা, বলতে আমার আল্লাহর কাছেই আমাদের চাইতে হবে আর অন্য দিকে কোনো দিকে আমরা খেয়াল করব না. হাদিসে পাক মে এক ওয়াকিয়া আতা হে, এক মুসলমান বান্দা থা আর এক মজুসি কাফির থা, কাফির দোনো জাল লেকর দরিয়া পর কিসি পানি পর মছলি পকড়নে চলে গয়ে. বলতেছে হাদিসের মধ্যে এরকম একটা ঘটনা আছে যে দুজন লোক ছিল, একজন মুমিন মুসলমান ছিল আর একজন মজুসি যে আল্লাহকে বিশ্বাস করে না এরকম কাফের. তো দুইজনে জাল নিয়া সে তারা কোন জায়গায় পানির মধ্যে মাছ ধরার জন্য গেছে. মুসলমান নে বিসমিল্লাহ পড়কে পানি মে জাল ডালা, জাল নিকালা তো কই মছলি নেই আই. মুসলমান যে ছিল সে বিসমিল্লাহ বইলা তার জাল তার পানির মধ্যে যখন ফেলাইছে তো সে তার জালে কোনো মাছ ওঠে না, মাছ আসে না. মুশরিক নে মজুসি নে আপনে বুত কা নাম লেকর পানি মে জাল ডালা, আল্লাহ নে মছলি দে দি. যে মুশরিক ছিল যে কাফের ছিল সে তার ওই মূর্তির নাম নিয়ে যখন জাল ফেলাইলো তো আল্লাহ তালা তার জালের মধ্যে মাছ দিয়ে দিল, মছলি আল্লাহ হি নে দি. বুত কো তো পতা ভি নেই হ্যা কন পুকার রাহা কন নেই পুকার রাহা, বুত তো বুত হ্যা پتھر کا بت بنا دیا اسے نہ سنتا ہے نہ دیکھتا ہے نہ کچھ کر سکتا ہے دینے والے اللہ ہیں اس مشرک کو بھی بت کا نام لینے پر اللہ نے مچھلی دی تو এরকম মুশরিক কে ওই কাফের কে মাছ আল্লাহই দিতে এজন্য যে মূর্তি সে তো হচ্ছে জানেও না কে আমার ইবাদত করতেছে কে আমার ইবাদত করে না কে আমাকে ডাকতেছে কে ডাকে না সে কোনো লাভ পড়তে দেবে না নোকসান হবে শোনেও না দেখেও না তো মাছ তো আল্লাহ তালাই দিতে যখন মুশরিক সে কাফের এই বুতের নাম নিয়ে ডাল মারাইছে তো আল্লাহ তালা তাকে মাছ দিয়ে দেন মুসলমান নে ফির আল্লাহ কা নাম লেকর জাল ডালা আল্লাহ নে মছলি নাহি দি پھر مشرک نے بت کا نام لے کے جال ڈالا اللہ نے دوبارہ مچھلی دے دی دیتے بار جب مسلمان آبار اللہ نام لیا بسم اللہ جال پھلائی لو تو آبار سے ماس پھائی لو نا کنو دیتے بار جب آبار ای مشرک کافر جب ان ای بوتین نام لیا مرتین نام لیا جب ان ماس پھائی جال پھلائی لو پانی مجھے تو آبار سے ماس پھائی لو سارا دن گزر گیا مسلمان اللہ کا نام لے کے جال ڈالتا تھا جال خالی واپس آتا تھا مجوسی بت کا نام لے کے جال ڈالتا تھا جال میں اللہ مچھلی دے دیتا تھا اسے پورا دن ایرکم چلے گا لوگ کہ مسلمان جیسے اللہ نام نیا بسم اللہ بولے جال پھلائی تو سے ماس پھیلو نا اور کافر جخونی سے بوتر ہوئے مرتین نام نیا ماس پھلائے جال پھلائی تو سے ماس پھائی تو شام ہو گئی سورج غروب ہونے کے قریب ہو گیا مسلمان کو نہیں مچھلی ملی বলতে সন্ধ্যা হয়ে গেল সূর্য ডোবার সময় হইল হয়ে গেল কিন্তু মুসলমান কোনো মাছ পাইল না আর ইসকা মুশরিক কো মছলি পে মছলি মিলতি গই আর মুশরিক সে মাছের উপর মাছ পাইতেছে সে আখির জব সূরজ গুরুব হোনে লাগা মুসলমান নে ফির বিসমিল্লাহ পড় কে জাল ডালা আল্লাহ কা নাম লেকর তো আল্লাহ নে এক মছলি দে দি জব ও মছলি পকড় কে বাহির নিকালনে লাগা وہ مچھلی دوبارہ ہاتھ سے پھسل کر نکل کر دوبارہ پانی میں چلی جو سے ہی مسلمان جہاں شور جو ڈوبار سمائے ہوئے گا تو اس سمائے آبار اللہ نام نیا بسم اللہ بولے جہاں جال پھلائی لو پانی مجھے تو ایکتا ماس اللہ تعالی جالے مجھے دے لو ماس اٹھائی لو جہاں ماس سے وہ جالتے کے اٹھائیا رکھا دار بطنر مجھے پاکیلن مجھے رکھا جنہوں سے ڈال لو سے ماس اب اللہ پھائی آبار پانی مجھے پورے گا لو پھر مسلمان بسم اللہ پڑھ کے ڈالے اللہ کا نام لے کر پھر کوئی مچھلی نہیں سورج غروب ہو گیا یہ بت پرست نے بت کا نام پھر مچھلی اخیر رات ہو گئی دونوں گھر کو واپس روانہ ہو گئے مسلمان خالی ہاتھ صرف جال ہے اور خالی جا رہا ایک مچھلی بھی نہیں اور یہ مشرک مچھلیوں کا تھیلا بھر کے وہ جا رہا وہ خوش خوش جا رہا اور یہ افسردہ جا رہا واپس گھر کو بس مسلمان আবার আল্লাহর নাম নিয়ে জাল ফেলাইলো বিসমিল্লাহ বলে আবার মাছ পাইলো না করতে করতে সূর্য ডুবে গেল আর সে কাফের সে মাছের উপর মাছ সে তার ব্যাগ ঘুরে ফেলাইছে এখন দোনো দোনো ফেরত যাইতেছে তো এই যে কাফের ছিল যে মুশরিক সে তো খুশি খুশি যাইতেছিল অনেক মাছ তার ব্যাগ ভরা মাছ ব্যাগে নিয়ে যাইতেছিল আর মুসলমান সে কোনো মাছ নাই তার কাছে সেও খালি ফেরত যাইতেছিল পরেশান অবস্থায় ফেরেশতাকে اس مسلمان پہ رحم آیا اللہ سے عرض کیا یا اللہ یہ تیرا دوست سارا دن تیرا نام لے کے اس نے جال ڈالا تو نے کوئی مچھلی نہیں دی شام کو ایک مچھلی دی وہ بھی دوبارہ واپس لے لی اور یہ تیرا دشمن اس کو تو مچھلی پہ مچھلی دیتا چلا گیا تو اے برنر اوپر ہے فرشتر اوپر رحم اسلو যে মুসলমান মাছ পাইল না তো ফেরেশতারা আল্লাহর কাছে আরজ করলেন যে আল্লাহ আপনার এই দোস্ত আর মুসলমান ইমানওয়ালা সে বারবার সকল থেকে চেষ্টা করলো তাকে কোনো মাছ দিলেন না সে কোনো মাছ পাইল না যখনই আপনার আল্লাহর নাম আপনার নাম নিয়ে জাল ফেলাই তো কোনো মাছ দিলেন না আর এই যে মুশরিক তাকে বারবার এত মাছ দিলেন তো আল্লাহর কাছে তারা জিজ্ঞাসা করলেন ক্যা হিকমত আছে তো বললেন এর ভিতরে আপনার কি হেকমত ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ পাক নে ফেরেশতোন সে ফরমায়া ইয়ে দরওয়াজা খোলো ফেরেশতোন নে দরওয়াজা খোলা উসকে আন্দর বাগ জান্নাত দুধশদ কি নহরে সোনে চাঁদি কে মহল হুরে উসকি বিবিয়াঁ খিদমত কে লিয়ে গুলাম মালায়েকা وہ جنت جو آپ سنتے رہتے ہو اس دروازے کے اندر جنت اللہ پاک نے کہا اے فرشتو جب یہ میں نے اس بندے کو میرا نام لینے پر مچھلی تو نہیں دی یہ جنت کا باغ اور یہ ساری نعمتیں تیار کر دیں, جب یہ مر کے آئے گا تو اس جنت میں جائے گا, اسی بسم اللہ پڑھ کے جال ڈالنے پر یہ گھر دے دوں گا, پھر اس کو افسوس باقی رہے گا؟ فرشتوں نے کہا یا اللہ پھر تو کوئی افسوس نہیں رہے گا. تو اللہ تعالیٰ بولیں فرشتوں کے یہ درجہ ایٹا کھولو, যখন দরজা খুললেন সেখানে দেখলেন জান্নাতের সমস্ত নেমাত, যেখানে বাগান, এরপরে বড় নদী বা নদী, এরপরে অনেক নেমাত বলতে, যেটা আপনারা বারবার শুনতেছেন জান্নাতের নেমাত সম্পর্কে আল্লাহ তাআলা যে তৈরি করছে ইমানওয়ালার জন্য, তো সেখানে সমস্ত মহাল আর তার বিবি হোর আর ওইখানে তার গোলাম খেদমতের জন্য. তো আল্লাহ তাআলা বললেন দেখো এই মুসলমান যখন আমার নাম নিয়ে আছে জাল ফালাইলো আর আমি তাকে মাল দিলাম না, যখন সে মইরা আসবে মৌতের পরে আমার কাছে আসবে আমি তাকে এই জান্নাত দিয়ে দেবো, বলতে এই জান্নাত পাওয়ার পরে তার কোনো আফসোস থাকবে নাকি? তো ফেরেশতারা বলল না তার কোনো আফসোস থাকবে না. ফির ফরমায়া আব ইয়ে দরওয়াজা খোলো, মালায়েকা নে দুসরা দরওয়াজা খোলা, উসকে আন্দর জাহান্নাম আগ জল রহি, কাটনে কে লিয়ে বড়ে মোটে মোটে সাপ, মোটে মোটে বিচ্ছু আর ফরিশতে গুর্দ লেকর হথৌড়ে লোহে কে পিটাই ওয়ালে খড়ে হ্যায় আর জাহান জো আপ জাহান্নাম সুনতে রহতে হো ও আন্দর জাহান্নাম. আল্লাহ নে ফরমায়া কে ইস বুত পরস্ত কো মজুসি কো বুত কা নাম লেনে কে বাবজুদ ইনে মছলি তো দে দি, লেকিন বুত কা নাম লেনে কি ইসকো ইয়ে সাজা মিলেগি, ইস জাহান্নাম মে জায়েগা, জব ইয়ে ইস জাহান্নাম মে জায়েগা আব ইসকো মছলিয়া মিল জানে কি খুশি রহেগি? মালায়েকা নে কাহা জি ফির কিয়া খুশি রহেগি? ফরমায়া ইয়ে দরওয়াজা ভি বন্ধ কর দো. ফির আল্লাহ তাআলা বললেন যে তোমরা এই পাশে দরজা খোলো, যখন ওই পাশে দরজা খুললেন তো দেখতেছে জাহান্নাম সেখানে আগুন জ্বলতেছে আর ওইখানে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, এরকম কাটার জন্য সাপ আর বিচ্ছু আর ফেরেশতারা বড় বড় হাত ধরে নিয়ে দাঁড়ায় তার পিটাই করার জন্য. তো বলছে এরকম সমস্ত জাহান্নামের যে আজাবের কথা আপনারা শুনতেছেন, সমস্ত আজাব ওইখানে আল্লাহ তৈরি করছে কাফেরদের জন্য. তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে দেখো এই যে মুশরিক যে তার মূর্তির নাম নিয়ে যখন জাল ফালাইতো আমি তার মাছ দিতাম আর সে খুশি হইতো, যখন সে মরিয়া দুনিয়া আমার কাছে আসবে আমি তার এই জাহান্নামের মধ্যে ফালাব আজাব দেবো, তখন যখন এই রব জাহান্নামের মধ্যে যাবে তখন কি তার ওই মাছ পাওয়ার খুশি কি আর বাকি থাকবে? ফেরেশতারা বলে কখনো বাকি থাকবে না. তো আল্লাহ তাআলা বলছে দরজা বন্ধ করে দাও. এসলিয়ে প্যারে ভাইও আল্লাহ সে মাগতে রেনা, আল্লাহ দে দে ফির ভি আল্লাহ কা শুকর, না দে দে ফির ভি আল্লাহ কা শুকর, ও আল্লাহ কি হিকমতে হ্যায় কিস বন্দে কো কব দেনা হ্যায় কিতনা দেনা হ্যায় কিস তরহ দেনা হ্যায় ইয়ে আল্লাহ জানতা হ্যায়. বাজো চলো বলতেছে এরকম ভাই আল্লাহর কাছে বারবার চাইতে হবে, চাইতে হবে বারবার দোয়া করতে হবে, যদি আল্লাহ তাআলা দেয় তবু আল্লাহ শুকর করতে হবে, না দিলেও আল্লাহ শুকর করতে হবে. আল্লাহ তাআলা হিকমত আছে, জানেন যে কখন দেবে আর কখন দিলে ভালো হবে, কতটুক দেবে আর কারে কতটুক দেবে আল্লাহ জানেন, এই জন্য আল্লাহর কাছে বারবার চাইতে হবে. হামারা হাল এসা সমঝ লো জেসা এক ঔরত গোশত পকা রহি, অবি ও পুরা পক্কা নাই হ্যায়, ছোটা বেটা কহতে আম্মা বোটি খানি হ্যায়, আম্মা বোটি দে দে, মা কহতি হ্যায় বেটে ঠহর যা, ও রোতা হ্যায় মা ফির ভি নাই দেতি, ফির জব ও আব মা জানতি হ্যায় কি অবি কাচ্চা হ্যায়, ফির জব পক জাতা হ্যায় মা ডাল কে প্লেট মে ডালতি হ্যায়, ও বচ্চা ফির রোতা হ্যায় মা কহতি হ্যায় বেটে ঠহর যা অবি গরম হ্যায় ঠহর যা, ও বচ্চা উসকো হাত পড়াতা হ্যায় মা হাত পিছে করতি হ্যায়, মা ইস বচ্চে কি খায়র খা হ্যায়, ইসি তরহ আল্লাহ জল জলালহু রউফুম বিল ইবাদ হ্যায়, আল্লাহ আজ্জা ওয়া জাল করিম হ্যায় রহিম হ্যায় মেহরবান হ্যায় রহম ওয়ালা হ্যায়, ও হামারি হাজতেন হামসে জিয়াদা জানতা হ্যায়। বলতেছে এরকম আমাদের উদাহরণ হইল যেরকম ছোট বাচ্চা আর তার মা গোস্ত পাকাইতেছে পাতিলের মধ্যে, তো ছোট বাচ্চা বারবার চাইতেছে মার কাছে আমাকে গোস্ত দাও আমি খাবো, আর মা বলতেছে একটু দেরি করো একটু দেরি করো, আর সে দেরি বারবার চাইতেছে দেরি করতেছে, মা জানে এই গোস্ত এখন খাবার উপযুক্ত হয় নাই আর এটা এখন খাইতে পারবে না, তো এই ছোট বাচ্চা বারবার চাইতেছে আর তার মা বারবার তাকে দেরি করতেছে দিচ্ছে না, যখন পাকা হয়ে যায় পাকানো হয়ে যায় তখন এই মা ওই গোস্তর টুকরা গোস্তর বটি বসে কোনো প্লেটে ডালে ছেলে আবার এই বাচ্চা আবার মায়ের কাছে চাইতেছে, সে হাত বাড়াইতেছে ধরার জন্য, তার মা তার হাত পিছে করতেছে যে এখন খাওয়ার সময়, এখন গরম তো বার বার তাকে পিছে করতেছে, এই জন্য তার মা জানে তাকে কোন সময় দিতে হবে। বলতেছে এইরকম আমাদের উদাহরণ হইল কে, আল্লাহ তালা জানেন যে আমাদের কোন সময় দিলে, এই জন্য বারবার আল্লাহর কাছে চাওয়া, বারবার কান্দা যে আমাদের দিলে কোন সময়, আল্লাহ তালা আমাদের উপর মেহরবান করিম জাত, কোন সময় দিলে আমাদের ফায়দা আর কতটুক গেলে ফায়দা। তো বলছে এটা আল্লাহ তালা জানেন, ওই বাচ্চার মধ্যে যেরকম বাচ্চার মা তার জন্য দেরি করতেছে, আল্লাহ তালা এই জন্য বান্দরবার রহিম মেহরবান, এই জন্য আল্লাহ তালা দেরি করে। এসলিয়ে হমে আল্লাহ হি কে সাথ জুড়ে রহনা, আল্লাহ হি সে মাঙ্গতে রহনা, ইধর উধর তাক ঝাঁক ভি আল্লাহ কো পসন্দ নহীঁ কে আল্লাহ কা বন্দা আল্লাহ কে গায়র সে তাকে কে মুঝে ইধর সে মিলেগা ইয়ে ভি পসন্দ নহীঁ। বলতে এই জন্য আমাদের আল্লাহর সাথেই জুড়ে থাকতে হবে, আল্লাহর দিকে মোতাবজ্জি হইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, অন্যদিকে সে খেয়ালও করা যাবে না, মোতাবজ্জি হওয়া যাবে না, অন্যদিকে টানাও যাবে না, আর অন্যদিকে এরকম ঝাঁকাও যাবে না কি আল্লাহ তালা এটা পছন্দ করেন না কি আমার বান্দা কোন গৈরুল্লাহর দিকে, আল্লাহ তালা কোন মখলুকের দিকে সে তাকাবে, এদিকে মোতাবজ্জি হবে। মাগনে কে দিয়ে জনাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে তরিকে বতায়ে, ইমামুল আম্বিয়া ভি জব কোই সখত আমর পেশ আতা নামাজ কি তরফ মুতওয়জ্জে হো জাতে, ইয়ানি আল্লাহ সে মাঙ্গতে। বলতে চাওয়ার জন্য কিভাবে দোয়া করবো, কিভাবে আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ তাআলা হুজুর সাল্লাম আমাদেরকে তরিকা বলতেন আর আমাদের নিয়ম পদ্ধতি বলতেন কিরকম চাইতে হবে। বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম অভ্যাস ছিলেন, আদত ছিলেন, যখন কোন জিনিসের দরকার হইতেন তো নামাজ পড়ে নামাজ পড়তেন আর আল্লাহর কাছে দোয়া করতেন। সারে নবীও কো দেখলো, নূহ আলাইহিস সালাম আল্লাহ সে মাঙ্গা, রব্বিনি মাগলুবুন ফানতাসির, ইব্রাহিম আলাইহিস সালাম রব্বি হাবলি মিনাস সালিহিন, মূসা আলাইহিস সালাম ওয়া আল্লাহ সে, যাকারিয়া আলাইহিস সালাম রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, ইমামুল আম্বিয়া তো ইতনা মাঙ্গতে থে আল্লাহ সে, ইতনা মাঙ্গতে থে হর আন ঘড়ি কে বান্দা সোচ ভি নি সকতা। বলতে সমস্ত নবীদেরকে দেখেন, সমস্ত নবীদের তরিকা এটাই ছিল, আল্লাহর কাছে চাইতেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইতেছে, এরকম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইতেছেন, এরকম মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইতেছেন, জাকারিয়া আলাইহিস সালাম, বলতে সমস্ত নবীরা, বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এত চাইতেছিলেন, এত চাইতেন, এত চাইতেন, বলতে এটা চিন্তাও করা যায় না যে এত চাইতেন। আগর কাফিরোঁ কে পাস না ফরমানোঁ কে পাস কোই নেমতে নজর আয়ে তো হমে লালচাই নজর সে নেই দেখনা, জো আল্লাহ কি থোড়ি রোজি পে রাজি হো যায় আল্লাহ উসকে থোড়ে আমল পে রাজি হো জাতা। বলতে কাফেরদের কাছে যে নেয়ামত আছে, যে দুনিয়ার আসবাবপত্র, দুনিয়ার মাল সামান আছে, বলতে এইখানে কখনো এদের কাছে লোভের নজরে, লোভের নিগায় দিন না তাকানো, বলতে যার কাছে যে অল্প কিছু যদি আমাদের কাছ থেকে এটা শুকর আদায় করি আর এই ব্যাপারে কানাট করি তো আল্লাহ তালা অল্প আমলের উপর আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ জাল্লা জালালু আপনি নবী সে কে রহে হ্যাঁ ये जो लोग यानि काफिर लोग बाजारों में चहल पहल, आप इनकी इनकी तरफ ललचाई निगाह से भी ना देखें, तुम्हारी नजर भी उधर ना उठे, ये मताउन कलील है, फिर उनका ठिकाना जहन्नम है और वो बुरा ठिकाना है। अल्लाह अपने नबी से कह रहा है। बस अल्लाह ताला निजे नबीर के बोलते थे, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बोलते थे, ये काफिर रा घुरा फेरा करते थे बाजारे আর মার্কেটে, এদের দিকে তাকাবেন না, এদের দিকে লোভের নজরে এদের দিকে তাকাবেন না, বলতে এদের কাছে যা আছে এটা অল্প জিনিস, অল্প, এরপরে এদের মরার পরে ঠিকানা জাহান্নাম হবে আর জাহান্নামটা খুব খারাপ ঠিকানা। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইমামুল আম্বিয়া কে ঘর গয়ে, অন্দর ঘর সারা খালি, সারা ঘর খালি, এক দো চিজে কোই চমড়ে, এক তো দিমাগ দিয়ে বগার, एक कोने में थोड़े से जौ पड़े थे और चटाई के निशान जिस्म पर पड़े हुए थे। हज़रत उमर रज़ी अल्लाह अन्हु कहने लगे, ये अल्लाह के दुश्मन कैसर और किसरा शाम रोम वाले ये नेमतों में और आप, आपके घर सारा खाली। हज़रत उमर रज़ी अल्लाह अन्हु हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम घरे गए, तो घरे गए देखे जे एकेबारे कोनो सामान नाई, घर खाली, एक दुइटा सारा, বলছে এক দুইটা চামড়া আছে যেটা কোনো রঙও করা না, দাবাঘাত ছাড়া, রং ছাড়া, এরকম দেখে যে অল্প কিছু চও, একটা চও আর চাটাই, যে যেটা চাটাইয়ের উপরে শুয়ে আছে, বলছে চাটাইয়ের নিশানি শরীরের উপরে দেখা যাচ্ছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে কিসরা কায়সার আল্লাহর দুশমন, ইরানওয়ালারা এদেরকে আল্লাহ তাআলা এত নেয়ামত দিয়ে রাখছে, আর আপনি আল্লাহর দোস্ত আর নবী, আপনার এই অবস্থা। ফরমায়া তু ইসপে রাজি নাহি, লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা, উনকো দুনিয়া মে মিল গিয়া হামে আখিরাত মে মিল জায়ে তু ইসসে রাজি নাহি হ্যায়। তো হযরত হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি এটার উপরে রাজি না, এটার উপরে খুশি না যে তাদের জন্য দুনিয়া হবে আর আমাদের জন্য আখিরাত হবে, তাদের জন্য দুনিয়ার আসমান দুনিয়ার সামান সব তাদের জন্য আর আমাদের জন্য আখিরাত, তুমি এটার উপর রাজি না। ফরমায়া মুজে ইন চিজো সে ক্যা বাস্তা, মেরি মিসাল তো মুসাফির কি হ্যায়, জেসে চলতে চলতে থাক কে এক দরখত কে নিচে থোড়ি দের পাঁচ দশ মিনট, জেসে ইয়ে তো মানে আপনি তরফ সে পাঁচ দশ মিনট কে দিয়া, থোড়ি দের ব্যাঠে আর ব্যাঠ কে ফির উস দরখত কো ছোড় কে রওনা হো যায়, এসাই মেরা মামলা দুনিয়া কে সাথ হ্যায়, আব হ্যায় ইসকো ছোড় কে চলে যায়েঙ্গে, মেরি মুজে ইসসে ক্যা বাস্তা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই দুনিয়ার সাথে কি সম্পর্ক, আমার কি অস্থিরের সাথে কি সম্পর্ক, আমি তো এরকম একজন মুসাফির, সে সফরে চলতেছে, চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, সে অল্প সময়ের জন্য সে বৈশা ইন্তেজার মানে আরাম করার জন্য বসলো অল্প সময়, বলছে আমার তো এরকম উদাহরণ, আমি তো এরকম মুসাফিরের মতো, এই দুনিয়ার সামানে আমার কি এটার সাথে সম্পর্ক যে আমি মুসাফিরের মতো, আমি চলতে চলতে কোনো জায়গায় ক্লান্ত হয়ে গেছে, অল্প সময় সে বৈশা আরাম করল, আবার সে হাঁটা শুরু করল। আব তক জো বাত হুই মেরি গরিব ইসমে ইয়ে হ্যায়, মে আর আপ হাম আপনি নিগাহ আল্লাহ পাক কি জাতে আলী সে হটনে না দে, ইধর উধর আপনি নিগাহ না করেন, না কিসি মালদার কি তরফ, না মুলক ওয়ালা, না কোই ওহদে ওয়ালা, ইয়ে সব ফানি চিজে হ্যায়, কাদির মুতলক আল্লাহ পাক হ্যায়, আলা কুল্লি শাইন কদির আল্লাহ পাক হ্যায়, রজ্জাক আল্লাহ পাক হ্যায়, হাম আল্লাহ কি তরফ মুতওয়াজ্জে রহে, ইধর উধর নজর উঠা কে ভি না দেখে। মোহতরম রেহমা বলতেছে, আমি যতক্ষণ কথা বললাম এই কথার উদ্দেশ্য হইল আমার যে আমরা সব সময়ের জন্য আল্লাহর দিকে মুতওয়াজ্জে হব, আল্লাহর দিকে দেখব, অন্য কোনো জিনিসের দিকে তাকাবো না, না কোনো মালওয়ালার দিকে তাকাবো, না কোনো হুকুমতওয়ালার দিকে তাকাবো, না কারো কাছে, না শুধু আল্লাহর দিকে, এদিক ওদিক কখনো মুতওয়াজ্জে হব না, তাকাবো না, শুধু আল্লাহর দিকে মুতওয়াজ্জে হব। আল্লাহ কর্নেওয়ালা, সমস্ত শক্তির মালিক আল্লাহ, আর রিজিক দেনেওয়ালা আল্লাহ। হম সারি দুনিয়া ওয়ালো কো পুকার রহে হ্যায়, সারি দুনিয়া কি হুকুমতো ওয়ালো কো, সারি দুনিয়া কে মাল ওয়ালো কো, হম তুমারি হুকুমত নাই চাতে, এ সারি দুনিয়া ওয়ালো, সারি দুনিয়া কে বাদশাহো সুন লো, জাহা আগর হামারি আওয়াজ জাহা জাহা পৌঁছ রহী হ্যায়, হম গুজারিশ কর রহে হ্যায় সুন লো, হম তুমসে হুকুমত নাহি চাতে, সারি দুনিয়া কে মাল ওয়ালো কো অর্থ কর রহে হ্যায়, সারি দুনিয়া কে মাল ওয়ালো, হম তুমসে এক টাকা নাই চাতে, খোটি কৌড়ি নাই চাতে, এ সারি দুনিয়া কে ওহদে আসবাব ওয়ালো, হম এ মাতা মাতে ওয়ালো, হম তুমসে কুছ নাই চাতে, হম তুমারে হমদর্দ হ্যায়, হম তুমারি হিদায়ত চাতে হ্যায়, হম ইয়ে চাতে হ্যায় কি তুম আল্লাহ কে আগে ঝুক কর, আল্লাহ কো রাজি করকে, আল্লাহ সে লেনে ওয়ালে বন যাও, হম তুমারি হিদায়ত চাতে হ্যায়, হম তুমে নফা পৌঁছানা চাতে হ্যায়, আল্লাহ সে পৌঁছবা দেনা চাতে হ্যায়, হম তুমসে কুছ নাই চাতে। বলতেছে মহতরম মেহমান কি আমরা সমস্ত দুনিয়ার লোকদেরকে বলতেছি, পুরো দুনিয়ার লোকদেরকে এই কথার আওয়াজ দিতেছি, এবং সমস্ত হুকুমতওয়ালাদেরকে, সমস্ত মালওয়ালাদেরকে, সমস্ত আসবাবওয়ালাদেরকে, আর আমাদের আমরা তাদেরকে এই কথার আওয়াজ দিতে চাই, হুকুমতওয়ালা আয় বা সমস্ত দুনিয়ার বাদশারা, তোমাদের কাছে তোমার আমরা হুকুমত চাই না, কোনো অহতা চাই না তোমাদের কাছে, এরকম সমস্ত দুনিয়ার মালওয়ালাদেরকে আমরা বলতেছি, এটা যেখানে যেখানে আমাদের আওয়াজ পৌঁছতেছে তারা শুনতেছে, যে তোমাদের কাছে এক পয়সা এক টাকাও আমরা চাই না, এরকম সমস্ত দুনিয়া আসবাবওয়ালাদের কাছে তোমাদের কাছে কোনো জিনিস আমরা চাই না, কোনো জিনিসের দরকার নাই, আমরা একটাই চাইতেছি কি যে সমস্ত দুনিয়ার বাদশাহ, সমস্ত মালওয়ালা, সমস্ত দুনিয়ার মানুষ আল্লাহর সামনে যেন মাথা নত করে, আল্লাহর সামনে ঝোঁকে, আর আল্লাহর কাছ থেকে তোমাদের জন্য ফায়দা চাই, আর তোমরা আল্লাহকে রাজি করে যাইতে পারো, আর দুনিয়া আখেরাতে কামিয়াব হইতে পারো। তো আমাদের একটাই উদ্দেশ্য যে কারো হুকুমত না, আর না কোনো মাল, আর না কোনো দুনিয়ার কোনো জিনিস, শুধু একটাই যে সমস্ত দুনিয়ার মানুষ ঝোঁকে আর আল্লাহর উপর, আল্লাহ তার উপর রাজি হয়ে যায়। আর হাম তোমারে হাত মে সমজতে ভি কুছ নেই, তুমে ভি ফকির সমজতে হ্যায়, আপনে আপ কো ভি ফকির সমজতে হ্যায়, আল্লাহ নে কে দিয়া আনতুমুল ফুকারা ইলাল্লাহ, اے ساری دنیا والو, مالدارو, بادشاہو, عہدے والو, قبیلے والو, فوج والو, تم سارے فقیر ہو, ایک اللہ غنی حمید ہے, فقیر سے ہم نے کیا لینا, ہم بھی فقیر تم بھی فقیر, ہم سارے مل کر اللہ سے لینے والے بنے, ہم یہ چاہتے ہیں. বলতে মহতরম মেহমান আমরাও তোমাদেরকে কোনো কিছু মনে করি না, আমরা তো বলতে তোমরাও সমস্ত দুনিয়ার মানুষ ফকির, সমস্ত বাদশাহ, সমস্ত মালদার, সমস্ত খানদানওয়ালা, সমস্ত আসবাবওয়ালা, শক্তিওয়ালা বলতে সব আল্লাহর সামনে তারা ফকির মিসকিন, বলতে আমরাও ফকির মিসকিন এরকম, বলতে তোমরা সবাই আল্লাহ তালা নিজে বলতেছে যে সমস্ত দুনিয়ার মানুষ ফকির, আল্লাহ তালা গণি, এইরকম তোমরাও ফকির তোমাদেরকে মনে করি, আমরাও নিজেরাও ফকির, আর তোমাদের কাছে কোনো জিনিস চাই না. হম ভি ধোকে সে নিকলনা চাতে হ্যাঁ, আপকো ভি ধোকে সে নিকালনা চাতে হ্যাঁ, আল্লাহ গনী হামিদ কে আগে হম ভি ঝুক কর উসে লেনা চাতে হ্যাঁ, আপকো ভি উসি সে লেনে ওয়ালা বানানা চাতে হ্যাঁ. বলতে আমরাও চাই যে আল্লাহর কাছে আল্লাহর দিকে মোতাবজ্জি হবো, আল্লাহর সামনে মাথা নত করবো, এবং তোমাদেরকেও চাই যে আল্লাহর দিকে মোতাবজ্জি হওয়া, যে আল্লাহ তালা ধনী আর হামিদ বড় যা তার সামনে মোতাবজ্জি আল্লাহর কাছ থেকে নেবো, আমরাও চাই যে আমরা আল্লাহর কাছ থেকে আমরা ফায়দা উঠাবো, আল্লাহর কাছ থেকে নেবো, আর তোমাদেরকেও চাই যে তোমরাও যেন আল্লাহর কাছ থেকে তোমরা নিতে পারো. আল্লাহ পাক কোরআন পাক মে কেতা হ্যায় সারি দুনিয়া বালো মিসাল বয়ান কি জাতি হ্যায় জিনকো তুম আল্লাহ কে আলাবা পুকারতে হো ও এক মক্খি নাই বানা সকতে, মক্খি কুছ উঠা কে লে যায় ও বাপস নাই লে সকতে, তলব করনে ওয়ালা ভি যাইফ জেসে মাঙ্গা যা রাহা ও ভি যাইফ, যাউফত তালিব ওয়াল মতলুব. বলতেছে আল্লাহ তালা কোরআনের মধ্যে কে দুনিয়ার লোক যে জিনিস দিকে যে জিনিসকে ডাকতেছে, যাদের ইবাদত করতেছে, বলতে সবাই এইরকম একটা মশার পা একটা মাখার মশার মতো না, আর বলছে এর চেয়েও বলছে তারা অনেক কমজোর এর চেয়েও, আর যারা ডাকতেছে এরাও অনেক কমজোর, আর যে জিনিসকে তারা ডাকতেছে তাদের ইবাদত করতেছে এরাও অনেক কমজোর. কোরআনে পাক নে বহুত তরহ তরহ কি মিসালে বয়ান কি হ্যায়, কাফিরোঁ কে আমাল এসে জেসে শরাব হো, দূর সে চমকতা হুয়া রেত পানি মালুম হো, আর যায় তো কুছ ভি না মিলে উসি তরহ প্যাসে কা প্যাসা রহ যায়, জো আল্লাহ কে গায়র সে হোনা সমঝতা হ্যায় ও ইউ সমঝো শরাব কি তরহ ভাগা যা রহা হ্যায় পানি হ্যায়ই নেই. বলতেছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে বুঝাইতেছিল যে কাফেরদের আমল এইরকম, যারা মুশরিক আর আল্লাহ যেমন তাদের আমল এইরকম, দুনিয়ার মধ্যে যেরকম সারাপ সারাপ মানে দূর থেকে দেখা যাইতেছে যে ওখানে পানির মতো, যেখানে বালুকে পানি দেখা যাইতেছে, যখন বালুর কাছে যায় পানি মনে করে তো ওখানে কিছু পায় না, আর সে পিপাসা পিপাসা থাকে, এইরকম বলতেছে দুনিয়ার যত আমল করতেছে মোশের কাফের, বলতে তারা অনেক আমল দেখে আসলে এইরকম সারাপের মতো, যেরকম ওখানে পানি দূর থেকে পানি দেখা যাইতেছে, আসলে কোনো পানি না, ওখানে গেলে কিছু পাবে না. জো আল্লাহকে গায়েবে মাগনে ওয়ালে আল্লাহ বতা রাহা কে জিনসে তুম মাঙ্গ রহে হো মা ইয়ামলিকুনা মিন কিতমির, ইয়ে খজুর কি গুটলি কে উপর বারিক সা ছিলকা হোতা হ্যায় উসকে ভি মালিক নাহি. বলতেছে আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে তোমরা আল্লাহ সারা মখলুক থেকে যে তোমরা চাইতেছো, তাতে ইবাদত করতেছো, বলতে তারা তো এই এতটুকু জিনিসেরও মালিক না, যেরকম খেজুরের বিচির উপরে একটা সাদা ধরনের একটা পর্দা দেখা যায়, বলছে ওই পর্দার জিনিসেরও তারা মালিক না, বলছে এই জিনিসের দিকে তোমরা মোতাবজ্জি হয়েছে. কবি আল্লাহ এসে মিসাল বয়ান করতে জেসে পানি পে পৌঁছ কর পানি কো কহে পানি পানি উঠ কে মেরে মুহ মে আ যা, ওই কুয়ে কে অন্দর পানি হো কুয়ে কে অন্দর ও ডোল রসি হ্যায় নাই, আর উপর বাঠ কে ইয়ে কহতা আরে পানি উঠ আ যা মেরে মুহ মে আ যা, উড় কে আ যা মেরে মুহ মে দাখিল হো যা, জেসে ও পানি উসকে মুহ মে দাখিল নাহি হোগা, ইসি তরহ আল্লাহ কে জিস গায়ব সে মাঙ্গা ও উসকি হাজত পুরি করনে ওয়ালা নাহি হ্যায়, এক আকেলা আল্লাহ হ্যায়. বলতেছে এরকম কখনো আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলতেছে যে কাফেরদের আমল, যে কাফের যারা আল্লাহ তারা অন্য অন্য মখলুকের কাছে চাইতেছে, তাদের উদাহরণ এরকম যে কোন লোক পানির কাছে গেল, কুয়ার মধ্যে পানি, উপরে বসে বলতে চায় পানি আমার মুখে আইসে যাও, আমার মুখে আসো পানি, পানিকে ডাকতেছে, তো বলতেছে এরকম পানি ওইখান থেকে তার কাছে কোনো ঢল নাই, কোনো বালতি নাই, কোনো রশি নাই পানি উঠাবে, বলতে শুধু ওইখানে ডাকলে চাইলে যেরকম পানি সে পাবে না, তার মুখের মধ্যে আসবে না, এইরকম সমস্ত দুনিয়ার লোক আল্লাহ তারা যে ডাকতেছে, সমস্ত মখলুকাতকে ডাকতেছে, এরা এরকম কোনো নফা কোনো কোনো লাভ পৌঁছাইতে পারে না, শুরু করনে ওয়ালে জাত এক আল্লাহ। হম কবুলিয়ত ওয়ালে আমাল কর কর কে আল্লাহ সে মাঙ্গে আর কবুলিয়ত ওয়ালে আওকাত মে আল্লাহ পাক সে মাঙ্গে। বলছে আমরা যে আমল কবুল ওয়ালা আমল কইরা কইরে কইরে আল্লাহর কাছে যাবো, আর যে সময় আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে ওই সময় আল্লাহর কাছে যাবো। কবুলিয়ত ওয়ালে আমাল জব বি বান্দা নমাজ পড় কে আল্লাহ সে মাঙ্গতা হ্যায় চাহে নফল হো চাহে কোই নমাজ হো উসকি আল্লাহ পাক হাজত পুরি করতা হ্যায়। বলছে কবুলিয়ত ওয়ালা আমল যখনই করবে, যেরকম নামাজ, বলছে নামাজ ফরজ নামাজ হোক অথবা নফল নামাজ হোক, যে নামাজ যখনই বান্দা আল্লাহর কাছে যাবে তো আল্লাহ তাআলা তার হাজত কে পুরা করবে। ফরজ নামাজ কে বাদ বহুত দোয়ায়ে কবুল হোতি হ্যায়, ফরজ নামাজের পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সাহাবা কহতে হ্যায় হাম আপনি দোয়ায়ে ফরজ নামাজ কে লিয়ে মুআখর ভি কর লেতে থে কি আচ্ছা আবি নামাজ কা ওয়াক্ত হোগা ফরজ নামাজ পড়ুঙ্গা ফির আল্লাহ সে মাঙ্গুঙ্গা। সাহাবা ইকরাম বলতেছেন কি আমরা দোয়া পিছে করতাম ফরজ নামাজের জন্য, কে যখন ফরজ নামাজ পড়ব নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করব তো আল্লাহ তাআলা কবুল করবে। সূরা ইয়াসিন পড় কে দোয়া মাঙ্গে কবুল হতি হ্যায়, সূরা ইয়াসিন পড়া যদি খতম করে দোয়া কবুল করে তো আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। ইশরাক পড় কে দোয়া মাঙ্গে কবুল হতি হ্যায়, ইশরাকের নামাজ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে। তাহাজ্জুদ কে ওয়াক্ত কবুল হতি হ্যায়, তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আযান আর ইকামত কে দরমিয়ান কবুল হতি হ্যায়, আযান আর ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়। হ্যাঁ بین الاذانین لا یراد حدیث میں آتا ہے دو اذانیں یعنی اذان اور اقامت اس کے بعد دعا قبول ہوتی ہے حدیث میں مجھے سے دو اذان کے مازکانے دعا رب کرا ہے نا پھرائی رہا ہے نا ایک تو اسے اذان ہے جسے اقامت اذان اور اقامت کے مازکانے دعا کر لے دعا قبول ہے آدھی رات کی دعا قبول ہوتی ہے অর্ধেক রাইতের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। মুস্তার বেচেন বেকরার কি দোয়া কবুল হতি হ্যায়, মুস্তার পরেশান যে পরেশান অবস্থা আছে সে দোয়া করলে তার আল্লাহ দোয়া কবুল করে। মুসাফির কি দোয়া কবুল হতি হ্যায়, মুসাফিরের দোয়া কবুল হয়। দোয়া উল মুসাফির ইউস্তাজাব দোয়া উল মুসাফির লা ইউরাদ, হাদিসের মধ্যে আছে কে মুসাফিরের দোয়া কবুল হয় আর মুসাফিরের দোয়া ফিরাই দেওয়া হয় না রদ করা হয় না। হ্যাঁ مستر بے چین کی دعا بارش اترنے لگے بارش کے اترنے کے وقت دعا قبول ہوتی ہے پریشان ব্যক্তির দোয়া কবুল হয়, এরকম যখন বৃষ্টি শুরু হয় বৃষ্টি আসা শুরু হয় তখন দোয়া করলে দোয়া কবুল হয়। হম আল্লাহ সে মাঙ্গতে রহে ছোটি ছোটি হাজতে ভি আল্লাহ সে বড়ি হাজতে ভি আল্লাহ সে, বলতে আমরা আল্লাহর কাছে চাবো, ছোট জিনিস হইলো আল্লাহর কাছে চাবো, বড় জরুরত হইলো আল্লাহর কাছে চাবো। জুতি কা চশমা টুট যায় আল্লাহ সে মাঙ্গনা হ্যায়, জুতার যদি ফিটাও যদি যদি সিরা যায় তো আল্লাহর কাছে যাবো। সারি দুনিয়া ওয়ালে জুতে কা চশমা দে ভি নাহি সকতে, বলতে সমস্ত দুনিয়ার মানুষ জুতার ফিতা দিতে পারবে না। ও রুই কেসে বানায়েঙ্গে জিসসে চশমা বানা, ও উন ও বাল কহাঁ সে কেসে বানায়েঙ্গে, সাত দুনিয়া ওয়ালে এক বাল নাহি বানা সকতে তো চশমা তো ইতনে বালো সে বনেগা ইয়ে কেসে বানা সকতে হ্যায়। বলছে যে এই এটা তো তুলা দেওয়া হয়, বলছে তুলা কে বানাবে, কে সমস্ত দুনিয়ার মানুষ তুলা বানাইতে পারে, এরকম কোন যে পশম দিয়া এটা হয়, বলছে সমস্ত দুনিয়ার দুনিয়াওয়ালা মিলে একটা পশম বানাইতে পারবে না, তো সে কিভাবে ফিতা দেবে। হম সারি দুনিয়া বালো কো আল্লাহ কি তরফ খিঁচ খিঁচ কে লাই, বলছে আমরা সমস্ত দুনিয়ার মানুষকে টাইনে টাইনে আল্লাহর দিকে নিয়ে আসবো। ফরজ নামাজও কি তরফ লাই, বলছে ফরজ নামাজের দিকে নিয়ে আসবো। হাদিস মে হ্যায় من غدا الى المسجد او راحا اعد الله له في الجنه نزلا كلما غدا او راحا, جو صبح کو مسجد میں جائے یا شام کو اللہ عز و جل اس کی اتنی مہمانیاں تیار کرتا ہے جتنی مرتبہ صبح کو جائے مسجد جتنی دفعہ شام کو جائے۔ حدیث شریف میں مجھے آتے جبن بندہ مسجد سکالے آشے এবং বিকালে আসে তো যত বর্তমান আসে মসজিদের দিকে আসবে আল্লাহ তারা তার জন্য মেহমানি তৈয়ার করেন, সকালে যতবার আসবে বিকালে যতবার আসবে। হাদিসে পাক মে হ্যায় মান খারাজা মিন বাইতিহি মুতাতাহিরা ইলা সালাতিন মাকতুবা ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, जो घर से बावजू होकर मस्जिद की तरफ निकला फर्ज नमाज अदा करने के लिए उसको ऐसा अजर मिलेगा जैसा इहराम बांध के हज को जाने वाले को। हदीस शरीफ में आते हैं जे व्यक्ति घर में वुजू करा पवित्रता हासिल करा मस्जिद दिखे जावे ফরজ নামাজ পড়ার জন্য, তবে তার সব এইরকম যেরকম সে এরাম বান্দা হজে যেতেছে। আগর যে মসজিদ মে গরম পানি বুজু কে লিয়ে বন্দোবস্ত হ্যায়, ঘর মে ঠান্ডা হ্যায়, হামারি গুজারিশ হ্যায় ঘর ওয়ালে ঠান্ডে পানি সে বুজু করকে মসজিদ কো আয়ে, মসজিদ ওয়ালে গরম পানি কি বজায়ে ক্যুঁ ইয়ে জিতনা ফজাইল হামনে পড়ে হ্যায় বুজু করনে কে, ঘর বুজু করকে মসজিদ মে আনা ইসকে ফজাইল হ্যায়। বলছে আমাদের দরখাস্ত হইল যদি মসজিদে গরম পানির বন্দোবস্ত থাকে আর ঘরে ঠান্ডা পানি, তো বলতেছে আমরা মসজিদের বাজায় ঘরে ঠান্ডা পানিতে উজু করে মসজিদ থেকে আসবো। এই জন্য যত ফজিলতের কথা আসছে হাদিসের মধ্যে যে এইটা ঘরে উজু করে যখন মসজিদের দিকে আসবে তখন আর বুজু কামিল দর্জে কো পৌঁছানা হ্যায় আচ্ছি তরহ সারে আজা মাল মাল কে ধোনে হ্যায় আচ্ছি তরহ সারে আজা তার করনে। বলছে উজু ভালো করে করতে হবে, পুরা করতে হবে, উজু পুরা কামিল উজু করতে হবে। এই জন্য বলছে পানি ভালো করে মহিলা মহিলা পুরা চারটা যে উজুর জায়গা আছে এটা ভালো করে ধুইতে হবে। আবু দরদা রাদিয়াল্লাহু আনহু ফরমাতে হ্যায় কে ইমামুল আম্বিয়া সে পুছা গিয়া কাইফা তারিফু উম্মাতাকা বাইনাল উমম, আপ আপনি উম্মত কো বাকি উম্মতো মে সে কেসে পেহচানোগে। আপনে ইরশাদ ফরমায়া জিসকা মফহুম ইয়ে হুম গুররুম মুহাজ্জালুনা মিন আসরিল উযু লাইসা আহাদুন কযালিকা গায়রুহুম, মেরে উম্মতি উযু করনে কি ওয়াজা সে রোশন চেহারা রোশন হাত রোশন পাও ওয়ালে উঠায়ে জায়েঙ্গে, মেরি উম্মত কে আলাওয়া ইয়ে ফজিলত কিসি অর উম্মত কো নাহি মিলেগি। হাদিসের মধ্যে আছে আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কিয়ামত দিন আপনার উম্মতকে কিভাবে চিনবেন অন্যান্য উম্মতের মধ্যে? তো বলছে হাদিসের মধ্যে একটা মফহুম এরকম যে আমি আমার উম্মতকে এরকম চিনব তাদের উজুর জায়গা, মানে তার চেহারা তাদের হাত তাদের পা উজুর জায়গা এরকম চমকদার হবে রোশন হবে যে আমি দেখে আমার উম্মতকে চিনতে পারবো। এই ফজিলত এটা শুধু আমার উম্মতের জন্য হবে, অন্য কারো উম্মতের জন্য আর হবে না। এক হাদিস মে তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিন হাইসু ইয়াবলুগুল উযু, মোমিন কো ওয়াহাঁ ওয়াহাঁ তক আখিরাত মে জেবর পেহনায়া জায়েগা জাহাঁ জাহাঁ তক উযু কা পানি পৌঁছেগা। হাদিসের মধ্যে আছে কি কিয়ামতের দিন মোমিন যে হবে ঈমানওয়ালাকে ওই পর্যন্ত তাদের অলংকার পরানো হবে এরকম যে পর্যন্ত সে উযুর পানি সে পৌঁছায়। জো শখস উযু করকে আসমান কো দেখ কর দূসরা কলমা পড়লে উসকিয়ে আঠো দরওয়াজে খুল জাতে হ্যায় জিস দরওয়াজে সে মর্জি যায়। বলছে যে হাদিসের মধ্যে আছে যে উযু করে আসমানের দিকে তাকাইয়া দ্বিতীয় কলমা পড়বে তো তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে, সে যে দরজা দিয়ে যাইতে চায় সেই দরজা জান্নাত প্রবেশ করতে পারবে। সারি নামাজ কি তো কিমত আপ খুদ আন্দাজা লাগানা সিরফ তকবীরে উলা হাদিসে পাক সে পতা চলতা হ্যায় খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সিরফ তকবীরে উলা সারি দুনিয়া আর জো কুছ ইসমে সবসে আফজল হ্যায়। উসে হাদিসের মধ্যে আছে যে পুরা নামাজের সওয়াব তো এই জিনিস যে আন্দাজা লাগানো যাবে, বোঝা যাবে যে শুধু হাদিসের মধ্যে আছে তাকবীরে উলা যে প্রথম তাকবীরে যে ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে আছে যে এইটার ফজিলত হচ্ছে সমস্ত দুনিয়া আর দুনিয়া যার সবচেয়ে উত্তম। নামাজ মে সূরা ফাতিহা পড়না নামাজ কে ইলাবা পুরা কুরআন খতম করনে সে আফজল হ্যায়। বসে নামাজের মধ্যে শুরু সূরা ফাতিহা পড়া বসে নামাজের বাইরে পুরা পুরা পুরা কুরআন কে খতম করা সেটা বেশি সওয়াব। আকরাবু মা ইয়াকুমুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহ কে করিব তরিন উস ওয়াক্ত হোতা হ্যায় জব সাজ সার সজদে মে রাখা হুয়া হোতা হ্যায় ইয়ে আল্লাহ কে করিব তর হোতা হ্যায়। বসে বান্দা সবসে আল্লাহর কাছে হন আল্লাহর নিকটবর্তী হন যখন বান্দা আল্লাহর সামনে সিজদার মধ্যে পড়ে। হ্যাঁ হাদিস কুরআন মে হ্যায় ওয়া সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন, সবকত করনে ওয়ালে পহল করনে ওয়ালে ইয়ে আল্লাহ কে মুকাররাবিন হ্যায় আল্লাহ কে মুকাররাবিন হ্যায়। হ্যাঁ বলতে কোরআনের মধ্যে আছে যারা আগে বাড়নে ওয়ালা যারা আগে বাড়লো বলতে এরাই আল্লাহর সমস্ত কাছের লোক, এরাই আল্লাহর মুকাররিবিন আল্লাহর কাছের লোক। এরাই মুকাররিবিন কে বারে মে মুফাসসিরিন লিখতে হ্যায় কি মুকাররিবিন কোন লোক হ্যায়, ফির লিখতে হ্যায় দো সিফতে লিখতে হ্যায়, এক তো আল্লাহ কে রাস্তে মে নিকলনে ওয়ালে পহল করনে ওয়ালা ইয়ে মুকাররিবিন মে সে হ্যায়, اور لکھتے ہیں نماز میں پہلے آنے والا سبقت کرنے والا یہ بھی مقربین میں ہے. اس مقربین اللہ سب سے نکٹ بٹی لوگ کارا جیسے قرآن مدد آسے ادھر سمپر کے محسرین لکھتے ہیں کہ دوٹا گن جدر مدد کارا বলছে এক তো সমস্ত লোক আল্লাহর কাছের লোক মুকাররবিন যারা আল্লাহর রাস্তায় সবচেয়ে আগে বাইরায়, প্রথমে যারা আল্লাহর রাস্তায় বাইরায়, আর দ্বিতীয় হলো যারা নামাজের জন্য সবচেয়ে আগে আসে. উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফরমাতি হ্যায় ইমামুল আম্বিয়া হামারে সাথ বাতেন ফরমা রহে হোতে থে দীনি কি বাতেন, লেকিন জব আজান কি আওয়াজ আতি تو اسی وقت ہمیں چھوڑ کے کھڑے ہو جاتے جیسا کہ ہمیں جانتے بھی نہیں. حضرت عائشہ رضی اللہ عنہا بولیں جے حضور صلی اللہ علیہ وسلم ہمارے ساتھ کتا بولتے تھکتے اور دینر کتا ہی بولتے ہیں ہمارے ساتھ جوہن آزان ہوئے تو آزان آواز آستا تو ساتھ ساتھ حضور صلی اللہ علیہ وسلم دڑائی جائتے ہیں جرکم ہمارے کے حضور چینے نہیں. حضرت عمر رضی اللہ عنہ کہتے ہیں رسول پاک صلی اللہ علیہ وسلم گھر سے جب نماز کی طرف آتے راستے میں اگر ہم ہوتے ہمارے پاس سے ایسے گزر جاتے جیسا کہ ہمیں جانتے بھی نہیں. اور عمر رضی اللہ تعالیٰ عنہ بولیں جہاں حضور صلی اللہ علیہ وسلم نماز جنہ گھر سے کے مسجد آشتے ہیں اور ہمارا جدی راستہ دیکھا ہوئی تو ہمارے کام سے ایک رکم چلے جائتے ہیں جرکم ہمارے کے حضور چینے نہیں نا. صحابہ اور تابعین ایسا اہتمام کرتے تھے نماز میں آنے کا. سعید ابن مسیب رحمہ اللہ کہتے ہیں 40 برس میں میری کوئی تکبیر اولا فوت نہیں ہوئی, ایک بھی تکبیر اولا فوت نہیں ہوئی سعید ابن مسیب 40 سال میں. بولے صحابہ کرام اور تابعین ایرکم نماز حفاظت کرتے ہیں ایرکم طرح اہتمام کرتے ہیں کہ سعید ابن مسیب رحمۃ اللہ علیہ ایک تابعی جنہوں بولتے ہیں যে 40 বছর হয়েছে 40 বছরের মধ্যে এরকম হয় নাই যে কোন তাকবীরে উলাফাউত হয় না ওনার 40 বছর. ফরমাতে হ্যায় মানুদি আলাইহিস সালাম মুনযু 20 সানা ইল্লা ওয়া আনা ফিল মসজিদ 20 বরস মে এক বি আযান এসি নাহি হুই কে মে মসজিদ মে মওজুদ নাহি থা তো আযান হুই এক মারতবা ভি আসা নাহি হুয়া 20 বরস মে. উনি আরো বলেন কে এরকম 20 বছরের মধ্যে এরকম হয় না যে আজান হয়েছে আর আমি মসজিদে আসি নাই, আজানের আগেই উনি মসজিদে চলে আসে 20 বছর পর্যন্ত. মুহাম্মদ বিন সিমা কহতে হ্যায় মেরি 40 সাল মে এক মর্তবা তাকবীরে উলা ফাওত হুই. মুহাম্মদ বিন সিমা রহমতুল্লাহ আলাইহি বলেন যে 40 বছরের মধ্যে একবার আমার তাকবীরে উলা ফাওত হয়েছে. জিস দিন মেরি মা কা ইন্তেকাল হুয়া থা উসকো কফনানা দফনানা কবর খোদনা দফন করকে আনা যে আয়ে উস দিন মেরি তাকবীরে উলা ফাওত হো গই. বলতে যেদিন করে আমার আম্মা মারা গেছে তো তার জন্য তাকে দাপন করা, তার জন্য কবর খোদা, আর এরপরে আসা, বলতে দেরি হওয়ার কারণে যেদিন করে আমার মা মারা গেছে ওই দিন তাকবীরুল্লাহ ফৌত হয়েছে. এমন তাকবীরুল্লাহ ছুটে গেছে, এর আর কোন সময় তাকবীরুল্লাহ ছোটে না. ইসি তরহ সাবেকিন মে ইয়ে মিলতা হ্যায় আজান হুই আর ফৌরন ছোড় কে খড়ে হো গয়ে মেরে আল্লাহ নে মুঝে বুলায়া হ্যায়. যাতে আগের লোকদের মধ্যে এটাই পাওয়া যায় এইরকম যে আজান হওয়ার সাথে সাথে সবকিছু সাইরা মসজিদের দিকে তারা হাঁটা শুরু করছে. এক লোহার হথৌড়ে সে লোহা কুটতা জব আজান হতি আগর হথৌড়া উপর উঠায়া হ্যায় আজান কি আওয়াজ আ গই উসকো লোহে পে নেই মারতা থা ইধর বাহির ফেঁক কে উঠ কে নামাজ কে লিয়ে চলা যাতা থা. তো বলছে একজন কামার যে লোহার কাজ করে তো বলছে যখন কাজ করতো করতো যখন আজান হইতো তো আজানের সাথে যে সে হাতুড়ি মারার জন্য উঠাইতো আজান আওয়াজের সাথে সাথে হাতুড়ি ছাইরা বলতে মসজিদের দিকে হাঁটা শুরু করছে. যে হাম আপনি আদত বানায় আজান কি আওয়াজ কান মে আই লব্বাইক উঠ খড়ে হুয়ে সবকো ছোড় ছাড় কে হাম মসজিদ কো রওনা হো যায়. বলতে আমরা এরকম অভ্যাস বানাইতে হবে, আদতে পরিণত অভ্যাস বানাইতে হবে, যখন আওয়াজ আসবে তো সবকিছু ছাইরা সবকে ছাইরা মসজিদের দিকে হাঁটা শুরু করো. আল্লাহ কা মুনাদি বুলা রাহা হ্যায় মিন জানিবিল্লাহ বুলা রাহা হ্যায়. বলতে আল্লাহ পক্ষ থেকে আমাদেরকে ডাকতেছে, আল্লাহ তালার মোনা দিয়ে আমাদেরকে আল্লাহ আল্লাহ থেকে ডাকতেছে. আপ সোচো তো সহি এক বন্দা এসে ব্যাঠা হো উসকা কোই বুজুর্গ উসকা বাপ উসকো কহে বেটে জরা আনা বাত সুননা উসনে বুলায়া ইয়ে ব্যাঠা দেখ রাহা হ্যায় আব আবি আপনে কাম মে লাগা হ্যায় বেটা তো দূসরি মর্তবা কাহা আ জরা মেরি বাত সুন ও ফির আপনে কাম মে লাগা হ্যায় হ্যাঁ আর ঘড়ি দেখতা হ্যায় ঘড়ি দেখতা হ্যায় ফির 10 মিনিট কে বাদ উঠ কে আকে কহতা আব্বাজি ক্যা কহনা থা ইয়ে কিতনা বুরা লাগেগা. اللہ کا منادی بلا رہا اور یہ گھڑی دیکھ رہا, ابھی نماز کو 15 منٹ باقی ہیں, ابھی 10 منٹ باقی ہیں, ابھی 5 منٹ باقی ہیں, تو یہ کتنا ناپسند لگے گا. ہمیں اسی وقت سب چھوڑ چھاڑ کھڑے ہو جانا چاہیے. بولتے سر چنتا کرار بشے ہے کہ کون لوگ بسے آسے تر کون بزرگ اتوا تر باپ تاکہ بولتے سے ছেলে আমার কাছে আসতে শোনো, আমার কথা শোনো, সে ওইখানে বসে আছে. আবার কিছুক্ষণ পর আবার ডাকতেছে, এই ছেলে তুমি আসো আমার কথা শোনো. তো সে ঘড়ির দিকে দেখতেছে, বলতেছে আমি 10 মিনিট আছে, 5 মিনিট আছে. তো 10 মিনিট পর ওনার কাছে আসলো, আপনি কি বলতেছেন? তো বলতেছে কত খারাপ লাগবে এটা, কত খারাপ মনে করবে সে. বলছে আল্লাহর পক্ষ থেকে মহাজিন ডাকতেছে আর আমার ঘড়ি দেখছে 10 মিনিট বাকি আছে, 15 মিনিট বাকি আছে, এটা কত খারাপ হবে, কত খারাপ লাগবে, আল্লাহ কত নাপসন্দ করবে এটা. তো বলছে এই জন্য যখনই আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, মহাজের আজান দেবে, তো সাথে সাথে সমস্ত জিনিস সবকিছু কাম কাজ ছাইরা বলতে আল্লাহর দিকে মত মসজিদের দিকে যাওয়া. হাদিসে পাক মে হে মান তারাকা শাইআ লিল্লাহ আওয়াজাহুল্লাহু খাইরাম মিন, জিসনে কোই চিজ আল্লাহ কে লিয়ে ছোড় দি আল্লাহ উসসে বেহতর আতা করেগা. হাদিসের মধ্যে আছে তার অর্থ মফহুম এরকম যে আল্লাহর জন্য যদি কেউ কোনো জিনিস ছাড়ে তো আল্লাহ তাআলা তার যে উত্তম জিনিসটাকে দান করে. আব আজান হো গই, ডাক আয়ে খড়ে, মিন্নত কর লে ভাই আজান হো গই, মুঝে ওযু করনা হ্যায়, মুঝে নামাজ পে জানা হ্যায়, নামাজ কে বাদ দেখা জায়েগা. ডাক কহেঙ্গে কি আবি ইতনা মিনট পড়ে হ্যায়, ইয়ে সওদা দে দো, মাযরত কর লো কি মুঝে তো ভাই আল্লাহ নে বুলায়া হ্যায়, আব আল্লাহ কে পাস মে যা রাহা হু. বলতে এরকম আজান হয়ে গেছে, এখন কেনার জন্য দোকানে গ্রাহক আসছে, তো তাকে মাপ চাওয়া, মাযরত করা, যে ওদের যে এখন আজান হয়েছে আমি মসজিদে যাব, আজানের পরে নামাজের পরে দেখবো. সে বলবে যে দেখো এখন 10 মিনিট 15 মিনিট বাকি আছে, আমাকে এই জিনিসটা দাও আমি নিই. তারপরে যাই, বলছে না আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, এখন আর কোনো ব্যাপার কিনা করবো না, পরে নামাজের পরে দেখবো. তাকে মাযরত করে তার কাছে মাপ চাইয়া মসজিদ থেকে চলে যাওয়া. লেকিন ইয়ে জো বাতে আজ কি যা রহি হ্যায়, ইস পর চলেগা কন, আল্লাহ কে গায়র কি তরফ না দেখে. পহলে ইয়ে আর্জ কিয়া, جس کا یقین صحیح ہو, اللہ سے ملنا سمجھے, یہ نماز کے لیے وہ چھوڑے گا جس کا یقین اللہ سے ملنے کا ہو, وہ مخلوق کو چھوڑے گا. اس لیے اللہ کے راستے میں نکل کر 4 مہینے لگواتے ہیں کہ یقین صحیح ہو, دھیان صحیح ہو, اور اللہ سے ملنے کا یقین ہو, اور اس کے فضائل معلوم ہو. اس لیے اللہ کے راستے میں 4 مہینے لگواتے ہیں. ویسے 4 مہینے ہی کام نہیں ہے, یہ صرف رخ پھیرنے کے لیے ہے, میرا رخ مخلوق سے اللہ کی طرف پھر جائے. بولتے سے یہ جو کتھا گنا بولا ہوئی تھی, عرض کرا ہوئی تھی, بولے کی عمل کروے, بولتے وہی بچی عمل کروے جو تار دل بیتر اللہ سے کہوائے, اللہ سے کہ نیوار یقین اتار بیتر. یہ جنہوں آگے بولا ہوئی تھی کہ جے যে মানুষের দিকে মোতাবজ্জ হবে না, মখলুকের দিকে সে মোতাবজ্জ হবে, আল্লাহর দিকে মোতাবজ্জ হবে. যার ইয়াকিন আছে আল্লাহ তাআলা দেনেওয়ালা, আল্লাহর কাছ থেকে নিতে হবে, মখলুক থেকে পাওয়া যাবে না. বলতে যার ইয়াকিন সেই এই আমল করতে পারবে. এই জন্য বলা হয়েছে কি, এই ইয়াকিন আসার জন্য 4 মাস আল্লাহর রাস্তে লাগাইয়া বলতে ইয়াকিনকে পয়দা করা যে আল্লাহই দেনেওয়ালা, আল্লাহ থেকে নিতে হবে, আল্লাহর দিকে মোতাবজ্জ হবে, কোনো মখলুক মোতাবজ্জ হওয়া যাবে না. বলতে 4 মাস এটা হবে না, বলতে 4 মাসটা শুধু একটা রাস্তা, একটা তরিকা বলার জন্য, বলতে শুধু এটা তার রোগটা যেন ফেরে আল্লাহর দিকে. তো এটা যার ভিতরে একই হবে, সেই এই কাজগুলো করতে পারবে, সে মখলুককে ছেড়ে সে আল্লাহর দিকে মোতাবজ্জি হতে পারবে. আর এসলিয়ে 4 মহিনে লগওয়াতে হ্যায়, মাল সে আমাল কি তরফ রোখ ফির যায়, মাল সে আমাল কি তরফ. এই জন্য 4 মাস লাগানো হয় কি তার মালের দিক দিয়ে মুখ ফিরাইয়া আল্লাহর দিকে যে আমালের দিকে হয়ে যায়, বলতে এই জন্য 4 মাস লাগানোর কথা বলা হয়েছে. দুনিয়া সে আখরত কি রুখ তরফ রুখ ফির যায়, মে দুনিয়া বানাউ দুনিয়া, ইসকি বজায়ে মুঝে আখরত বানানি হ্যায়, আখরত ইধর রুখ ফির যায়. বলতে এই জন্য বলা হয়েছে আল্লাহর রাস্তায় কি তার যেন দুনিয়া থেকে ফিরা আখরাতের দিকে হয়ে যায়, তা আমি দুনিয়া বানাবো, দুনিয়া জমা করবো, এটা না আসে, বলতে দিল ভিতরে আমার আখরাত বানাইতে হবে, আখরাতে কামিয়া হয়ে আখরাত বানাইতে হবে, এই ফিকির তার ভিতরে এসে যায়. ইমামুল আম্বিয়া বি সাহাবা মে ইহি নিগরানি রাখতে থে, দুনিয়া কি তরফ রুখ ফিরা আখরাত কি তরফ ফেরনে কে কালিমাত ফরমাতে থে. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় জন্য সাহাবাদেরকে খেয়াল করতেন যে যখনই ওনাদের দুনিয়ার দিকে খেয়াল হইতো তো ওইটা ফিরে আখরাতের দিকে করতেন, আমলের দিকে করতেন. খাবার ফতা হোনে কে বাদ লোগোঁ কো মালে গনিমত মিলা, কোই ফালতু চিজ বেচনে লগা, জরুরত মন্দ খরিদনে লগা, এক সাহাবি নে খরিদো ফরোখত শুরু কর দি, एक दिन के अंदर 3000 रुपया कमाया। जब ये किताब लिखी गई थी फजाइल आमाल, रुपया उन दिनों चांदी का होता था और एक तोला वजन होता था, गोया उसको 3000 तोला चांदी एक दिन में नफा में बची। 3000 तोला चांदी एक दिन में नफा में बची। खुशी खुशी आके रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम को बताया, हलाल माल था, हराम तो था नहीं। इमाम अल-अंबिया ने फरमाया, इससे बेहतर नफा बताओ, फर्ज नमाज पढ़ के अपनी जगह दो नफल पढ़ ले, वो इससे थोड़े वक्त में इससे ज्यादा कमाने वाला है। माल से अमल की तरफ फेरा। उसे खैबरे युद्ध जखन मुसलमान जय हलो फतह हलो তো যখন মানুষের গনিমত তাকসিম হইল, তো যার যেটা বেশি ছিল অন্যান্য জিনিস বিক্রি শুরু হয়ে গেল। তো একজন সাহাবী কিনতেছিল, বিক্রি করতেছিল, তো করতে করতে সে 3000 সে ওই সময় রুপিয়া সে একদিনে কামাইলেন। সে 3000 তত যখন ফাজাইল আমল লেখা হয়েছে, তখন ওই সময় যে রুপিয়া এটা চাঁদের হয়তো, চাঁদের হয়তো, রূপার হয়তো, আর এক এক রুপিয়া এক টাকা, এক রুপিয়ার এক তোলা, এক তোলা চাঁদি হয়তো। সেই হিসাবে 3000 রুপিয়া, 3000 তোলা চান্দি সে একদিনে কামাইলো। তো যখন এই সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত কামাইছি যে এই এই ওদির মধ্যে এখানে কেউ কামাইতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত কামাইলো? 3000 আমি কামাইছি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতে, এর চেয়ে তোমাকে, এর চেয়ে লাভজনক ব্যবসা, লাভের জিনিস কথা না বলবো। তো সাহেব বলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলতে ফরজ নামাজের পরে 2 রাকাত নফল নামাজ বলতে 3000 চান্দির চাইতে উত্তম। एक एक लश्कर गया बहरैन, थोड़ी सी मुद्दत में बड़ा माल गनीमत लेके आया। सहाबा को ताज्जुब हुआ, आपने कहा इससे थोड़े वक्त में इससे ज्यादा कमाई बताऊं। फजर की नमाज पढ़ के अपनी जगह बैठा रहे, इशराक का वक्त, सूरज निकलने के बाद दो नफल पढ़ ले, वो इनसे थोड़े वक्त में इनसे ज्यादा कमाने वाला है। বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জামাতকে বাহরাইনের দিকে পাঠাইলেন, মুসলমানের লস্কর জামাত। তো অল্প সময়ের মধ্যে তারা অনেক গনিমতের মাল নিয়ে আসলেন। তো সাহাবায়ে কেরাম যারা মদিনায় ছিলেন, তারা অনেক মানে হয়রান হয়ে গেলেন যে অল্প সময়ের মধ্যে এত বড় কামিয়াবি, এত বড় সফলতা, যে অনেক মাল নিয়ে আসছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এর চেয়ে বেশি তোমাদের সফলতা, লাভজনক লাভের কথা বলবো না। বলছে ওই ব্যক্তি যে ফজরের নামাজ পড়ে সে নিজের জায়গায় বৈশা, সূর্য ওঠা পর্যন্ত বৈশা রইল, সূর্য ওঠার পরে সে 2 রাকাত নফল নামাজ পড়লো, সেই ব্যক্তি এই যে অল্প সময়ের মধ্যে যে গনিমতের মাল, এর চেয়ে বেশি কামানে ওয়ালা সে। ইমাম আল আম্বিয়া যে মেহনত করতে থে কি ইনকা দিল মাল কি তরফ সে আমাল কি তরফ ফিরে, ফিরনে ওয়ালে আল্লাহ পাক হ্যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের প্রতি মেহনত তাই করছেন কি এনাদের যেন দিল মাল দিয়া বাইরে যেন মাল আখিরাতের দিকে, মাল আমালের দিকে হয়ে যায়, ফিরনে ওয়ালা তো আল্লাহ ফিরাইবেন, কিন্তু হুজুর এই মেহনত ছিলেন। फिर कैसे सहाबा का दिल फिरा? हजरत अब्दुल्ला बिन मसूद रजी अल्लाह अन्हो बीमार हो गए, हजरत उस्मान बिन अफान रजी अल्लाह अन्हो इनका हाल पूछने के लिए आए। बोलते से कि रकम सहाबा दे दिल रकम माल दिया फिरा जा आमाल दिखे होलन। बोलते अब्दुल्ला बिन मसूद रजी अल्लाह तर असुस्थ होलन, बीमार होलन, असुस्थ अवस्था हजरत उस्मान रजी अल्लाह ताके यादतर जन्न आसलें तार का। आपने पूछा आपको क्या तकलीफ हो गई, किस चीज की शिकायत हो गई? कहने लगे जुनूबी, मुझे मेरे गुनाहों की शिकायत हो गई। उन्होंने पूछा मा तश्तकी, तुझे किस चीज की शिकायत हो गई, यानी क्या बीमारी लग गई? वो कहने लगे जुनूबी, मुझे मेरे गुनाहों की बीमारी लग गई। और उस्मान रजी अल्लाह जिज्ञासा करलें যে আপনার কি অসুস্থ হয়েছে, কি রোগ হয়েছে আপনার, কি আপনার অসুখ, কি তাকলিফ, কি অসুস্থ? তো সে রোগ সম্পর্কে জিজ্ঞাসা করলো, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার গুনাহ, আমার গুনাহ আমার অসুস্থ করছে, গুনাহ আমার অসুস্থ। উনি পুছা ফমা তাশতাহি, তুজে কিস চিজ কি ইশতিহা হ্যায়, চাহত হ্যায়। জেসে বিমার আদমি কবি কহতা হ্যায় মুজে নমকিন চিজ দে দো, কবি মিঠি চিজ দে দো, কবি ফলানি চিজ, মুহ কা জায়কা খারাপ হোতা হ্যায়। तो इन्होंने पूछा फरमा तश्तही, तुझे किस चीज की चाहत है? ये कहने लगे रहमत रब्बी, मुझे अपने रब की रहमत की चाहत है। হযরত উসমান রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন, তুমি কি জিনিস চাও, কি জিনিস পছন্দ করো, আগ্রহ কি জিনিসের? যেন যখন মানুষ অসুস্থ হয় তো কখনো বলে যে আমি লবণ কলা জিনিস চাই, অথবা যে বলে যে আমি মিঠা জিনিস চাই, তো বিভিন্ন জিনিসের খাওয়ার তার আগ্রহ পায়, খাইতে চায়, কেন যে যা যেটা স্বাদ এটা নষ্ট হয়ে যায়। তো অনেক জিজ্ঞাসা, তুমি কি জিনিস চাও? সে বলতেছে কি, আমি চাই আল্লাহর রহমত চাই, আমি যে দুনিয়া কি চিজো কি তরফ সে সওয়াল কর রহে ও উসি কিসম কা আখরত ওয়ালা জবাব দে রহে। বলতে উনি তো জিজ্ঞাসা করে দুনিয়ার জিনিসের সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করে দুনিয়ার জিনিস কি চাও, কিন্তু উনি আখরাতের জিনিস চাইতেছিলেন। উনি পুছা, আলা আমুরু লাকা বি তাবিব, তেরে লিয়ে কই তাবিব বুলাও, হাকিম বুলাও? কেনে লগে, আত তাবিব আমরাজানি, তাবিব হি নে তো মুঝে বিমার কিয়া হ্যা, ইয়ানি তাবিব হাকিকি আল্লাহ জাল্লা জালালুহু, তেরা তেরা তাবিব কিয়া করেগা? তো উনি বললেন, তোমার জন্য কোন ডাক্তার নিয়ে আসবো, কোন মুআলিজ, কোন ডাক্তার নিয়ে আসবো? উনি বলতেছেন যে আমাকে হাকিকি তবিব যে আল্লাহ, সেই তো আমাকে অসুস্থ করে রাখছে। ইনহনে পুছা, আলা আমুরু লাকা বি আতা, কিয়া তুজে বাইতুল মাল সে তেরে লিয়ে কোই হাতিয়া ওয়াজিফা মুকাররর কর দু? হে আমিরুল মুমিনিন থে হযরত উসমান, কোই বাইতুল মাল সে ওয়াজিফা মুকাররর কর দু? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু নে আরজ কিয়া, লা হাজাতা লি ফীহ, মুঝে ইসকি কোই হাজত নাহি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন কি, তুমি বাইতুল মাল থেকে তোমার জন্য কোন ওয়াজিফা মুকাররর করে দেব, ওয়াজিফা দিয়ে দেব? উনি কেন, উনি আমিরুল মুমিনিন ছিলেন, যে বাইতুল মাল থেকে তোমার জন্য ওয়াজিফা মুকাররর করে দিই। উনি বলছেন, না আমার এই জিনিসের কোনো দরকার নাই আমার। ইনহনে কাহা, ইয়াকুনু লি বানাতিকা বাদাক, তেরে বাদ তেরি বেটিওকে কাম আ জায়েগা। উনি বললেন যে তোমার পরে তোমার মেয়েদের জন্য আমি ওয়াজিফা মুকাররর করে দিই, তাদের কাজ আসবে। কেনে লাগে, আতাক্ষা আলা বানাতি আল ফকর, আপ মেরি বেটিওকে বারে মে ফকর কা খৌফ করতে হো, তুজে ডর হ্যায় কি মেরি বেটিয়া ফকির হো জায়েঙ্গি? বলছে, তুমি এইটাকে ভয় করো যে আমার পরে আমার মেয়েরা ফকির হয়ে যাবে, আমার মেয়েদের ফকারের তুমি ভয় করতেছো আমার পরে? আমার তো হুন্না ইয়াকরা'না সূরাতাল ওয়াকিহা ফি কুল্লি লাইলা, ফা ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা সূরাতাল ওয়াকিহা ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। তো মেরি বেটিয়ো পে ফকর কা খৌফ করতা হ্যা, মে আপনি বেটিয়ো কো সূরা ওয়াকিহা হর রাত পড়নে কা কহ দিয়া হ্যা, মানে ইমামুল আম্বিয়া সে সুনা হ্যা, জো হর রাত সূরা ওয়াকিহা পড়ে উসকো কোই ফবি কবি ফাকা নাহি আয়েগা। এসে মুতমাইন হো গয়ে জেসে কোই কারখানা লগা কে ফ্যাক্টরি লগা কে মুতমাইন হো জাতা হ্যা, জব মেরি বেটো কো গুজারা হো জায়েগা, যে সূরা ওয়াকিহা হর রাত পড়নে কা কহ কর এসে মুতমাইন, ইসসে ভি জিয়াদা মুতমাইন হো গয়ে। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহ বললেন কি, আমি আমার মেয়েদেরকে বলে রাখছি, হুকুম দিয়ে রাখছি, তারা যেন প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া পড়ে। এই জন্য কি আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনছি, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া পড়বে, কখনো তার কাছে ফকর আর তার কাছে খোদা পৌঁছবে না, কখনো সে ক্ষুধার্ত হবে না। যে হ্যায় মাল সে আমাল কি তরফ রুখ ফিরনা, তো বলতেছে তাকে এই কথা বলে রাখ, তো সে তার মেয়েদেরকে এই কথা বলে হুকুম করে যে তোমরা প্রত্যেক রাত্রে ফিরে ওকে, সে মোটা হয় সে ইতমিনান হয়ে গেছে। যেরকম কোন ব্যক্তি কোন ফ্যাক্টরি দেয়া কোন মিল কত ইতমিনান হয়ে যায়, বলতে এরকম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার মেয়েদেরকে এই সূরা ওয়াকিয়া পড়ার হুকুম করে সে ইতমিনান হয়ে গেছে। বলতে এইটা হইল কি, তার দিলকে মালের দিক দিয়া আখে আমলের দিকে মোতাবজ্জে করা। এসলিয়ে হাম চার মহিনে আল্লাহ কে রাস্তে মে নিকালনে কে লিয়ে আর্জ করতে হ্যায়, তাকে হমারে দিল দুনিয়া সে আখরত কি তরফ ফিরে, মাল সে আমাল কি তরফ ফিরে, মখলুক সে খালিক কি তরফ ফিরে, আর ফিরেঙ্গে আল্লাহ পাক হি, ও যে মেহনত করেগা মাঙ্গেগা মন জদ্দা ওয়াজদ, জিসনে কোশিশ কি পা লিয়া আল্লাহ পাক উসকা দিল ফের দেগা, জো আল্লাহ সে মাঙ্গেগা মেহনত করেগা রোয়েগা আল্লাহ সে আপনা দিল ফিরায়েগা, আল্লাহ উসকা দিল আপনি তরফ ফের দেগা, জিসকা দিল আল্লাহ কি তরফ ফির গিয়া, ইয়ে আল্লাহ সে লেনে ওয়ালা বন গিয়া, সারি মখলুক উসকে নিচে হ্যায়, কদমোকে ভি নিচে। বলতেছে এই জন্য আমরা বলতেছি চারি মাস লাগানোর জন্য, যে চারি মাস লাগানোর উদ্দেশ্য হলে তার দিল যেন দুনিয়া থেকে আখরাতের দিকে হয়ে যায়, আমালের দিক দিয়া ফিরা যেন আমালের দিকে হয়ে যায়, দিকটা ফিরা আমালের দিকে হয়ে যায়, আর এইরকম মখলুক থেকে ফিরা আল্লাহর দিকে হয়ে যায়। বলতে তার দিলকে ফেরে নেওয়ালা আল্লাহ, আল্লাহ ফিরাবেন, আল্লাহ তালাই দুনিয়া থেকে আখরাতের দিকে করবেন, আল্লাহ তালাই মাল দিয়া আমালের দিকে করবেন, এরকম মখলুক দিয়ে আল্লাহর দিকে করবেন। বলতে যে ব্যক্তি চার মাস লাগাল আল্লাহর কাছে যাবে, মেহনত করবে, চেষ্টা করবে, আর আল্লাহর কাছে চাইতে থাকবে, দোয়া করতে থাকবে, তো আল্লাহ তালাই তার দিলকে ফিরাই দেবে। আর যার দিল আল্লাহর দিকে ফেরবে আর আমালের দিকে ফেরবে, আল্লাহর দিকে ফেরবে, এরকম আখেরাতের দিকে ফেরবে, তো তখন আল্লাহ তালা তার সমস্ত দুনিয়া আর সমস্ত মখলুকাত তার কদমের মধ্যে ঢেলে দেবে। রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম اور انبیاء ایمان کی مجلسیں قائم کرتے تھے, تعلیم کے حلقے قائم کرتے تھے تاکہ ایمان کی باتیں سن کر دل اللہ کی طرف پھرے, تعلیم کے حلقے تعلیم میں بیٹھ بیٹھ کر دل اعمال کی طرف پھرے اللہ پھرے۔ صحابہ کرام اور حضور صلی اللہ علیہ وسلم صحابہ کرام دیا بولتے ایمان حلقہ لگائی تو ইমানের হালকা, ইমানে মুজাকিরা হয়তো, এই জন্য যেন তাদের দিল যেন মখলুক থেকে ফেরা আল্লাহর দিকে হয়ে যায়, এরকম তালিমের হালকা লাগাইতো যেখানে আমালের ফজিলতের লাভের আলোচনা হয়তো, তাদের দিল যেন মালের দিক দিয়ে ফেরা যেন আমালের দিকে হয়ে যায়। আর ইসি তরহ জিক্র কে হালকে বার বার আল্লাহ কা জিক্র করনে সে দিল আল্লাহ কি তরফ ফিরেগা, আম্বিয়া আলাইহিস সালাম ইয়ে করতে থে, হাম ভি ইসিলিয়ে চার মহিনে কে লিয়ে নিকালতে হ্যায়, ফির উসকো ঈমান কি মজলিসো মে বিঠানা, তালিম কে হালকো মে, জিক্র কে হালকো মে, তাকে উনকা দিল হামারা দিল আল্লাহ কি তরফ ফিরে। বলতে এরকম জিক্রের হালকা লাগানো যে আম্বিয়া আলাইহিস সালাম আর এটা জিক্র, এটা ছিল জিকির হালকার, আল্লাহর যখন জিকির হবে আর আলোচনা হবে তখন তার দিল আল্লাহর দিকে মোটামুটি হবে। বলছে চার মাস এই জন্য লাগানো যে আল্লাহর রাস্তায় চার মাস বাইরে, আল্লাহর রাস্তায় চার মাস লাগানো যে যেন ওইখানে ইমানের হালকা লাগানো আর ওইখানে তালিমের হালকা লাগানো আর জিকির হালকা লাগানো, যেন তার দিল যেন দুনিয়া থেকে আখেরাতের দিকে আসে, তার দিল যেন আমার দুনিয়া মানে মাল থেকে যেন আমালের দিকে যায় আর মখলুক থেকে যেন আল্লাহর দিকে তার দিল যায়। ফের ये आमाल करना और हम इन आमाल की हिफाजत करने वाले बने, आमाल की हिफाजत मखलूके खुदा के हुकूक दबाना, उनको परेशान करना, तकलीफ देना, इससे किए कराए आमाल हाथ से निकल जाते हैं। बोलते अमल करते होवे और अमलर हिफाजत करते होवे, এজন্য বলতে আল্লাহর যে মখলুক আছে মখলুকের সাথে খারাপ ব্যবহারের দ্বারা তাদের হক দাবানো, হক নষ্ট করার দ্বারা বলতে যে আমল করা হয় সেই আমল নষ্ট হয়ে যায়। হ্যাঁ, হাদিসে মে আতা হ্যায় বাজে লোক ইতনে আমাল লেকে আয়েঙ্গে কা আমসালিল জিবাল, পাহাড়ো কে বরাবর, লেকিন জারাবা হাজা, শাতামা হাজা, আকালা মালা হাজা, কিসি কো সতায়া, কিসি কা মাল খায়া, কিসি কো গালিয়া দে দি, اور پھر حق والے آئیں گے, ہذا اخذ بحسناته, یہ اس کی نیکیاں لے گیا, وہ لے گیا, وہ لے گیا, نیکیاں پہاڑوں برابر تھیں, ساری ختم ہو گئی, پھر آدمی حق والے ابھی بھی بچ گئے, پھر ان کے گناہ اس پہ ڈالے جائیں گے کہ حق دینا ہے, نیکی ہے نہیں, اب اس کے گناہ اس پر, حتیٰ کہ گناہ ڈالتے ڈالتے حدیث کے الفاظ یہ ہے مفہوم, اس پہ اتنے گناہ ہو جائیں گے کہ امثال الجبال, پہاڑوں کے برابر گناہ ہو جائیں گے, اب یہ اپنے گناہوں کی سزا بھی بھگتے گا اور جن کے ستایا تھا ان کے گناہوں کی سزا بھی بھگتے گا, آیا تھا پہاڑوں برابر نیکیاں لے کر اور بھگتنی پڑ گئی پہاڑوں کے برابر گناہوں کی سزا, زنا اس نے کیا اور سزا یہ حجی صاحب بھگتے گا جو حج بھی کرتا تھا, لوگوں کا مال بھی کھاتا تھا, بد نظری اس نے کی اور سزا یہ قاری صاحب بھگتے گا جو بد نظریاں کرتا, جو لوگوں کو ستاتا تھا, اپنے گناہوں کی سزا بھی بھگتی, ان لوگوں کی بھی بھگتی, اللہ میری بھی حفاظت فرمائے آپ کی بھی۔ بسے حدیثیں مجھے آتے ہیں جو ایک بس کی رکم ہوئے قیامت دین, حدیثیں سب دے رکم پہاڑیں موتو شینے کی نہیں آج پہ, পাহাড়ের সমান সমান পাহাড়ের বরাবর নেকি নিয়ে আসবে, কিন্তু সে কাউকে মারছে, কাউকে গালি দিচ্ছে, কারো হক দাবাইছে, যখন ওই হক ওলারা আসবে তো তার ওইখানে তো অজ্ঞের কোন মাল নাই, যার মাল রয়েছে তার নেকি থেকে দেওয়া হবে, যাকে মারতে তাকেও দেওয়া হবে, তার হক নষ্ট করে তাকেও দেওয়া হবে, যাকে গালির তাকেও দেওয়া হবে, এরকম করতে করতে করতে তার সমস্ত নেকি শেষ হয়ে যাবে। এরপর অনেক হক ওনারা বাকি থাকবে, তারা আসবে হক নেওয়ার জন্য, তারা যখন হক না তার কাছে নেকি নাই, তখন তাদের গুণা বলতে এই ব্যক্তির উপরে ডালা হবে। আর হাদিসের শব্দ এরকম, তার গুণা জমা হইতে হইতে এত গুণা হবে যেরকম পাহাড়ের মতো গুণা তার হবে, পাহাড়ের মতো পাহাড়ের বরাবর গুণা হবে। বলতে সে হজ করত, মানুষের মালও খাইত, তো বলছে সে ওই ব্যক্তি যে জেনা করছে তার জেনার গুণা এর উপর আসবে। বলতে কারি সাহ হাবেশ সাহ বলতে বদনজির মানুষের টাকা অপনষ্ট করছে, মানুষে বদনজির করছে, বলতে তার গুণা তার উপরে আসবে। তো আসতে আসতে বলতে পাহাড়ের মতো তার গুণা হবে, আর সে অন্যের যে গুণা করছে তার তার উপরে সে গুণা আসবে, তারও সাজা বলতে নিজের গুণারও সাজা সে পাবে, আর অন্য যে গুণা করছে তার সাজাও সে পাবে। বলতে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করে, আর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তালা হেফাজত করে। আব ইসলাম নে ক্যা আখলাক সিখায়ে হ্যায়, সারি দুনিয়া কো হাম বাতা রহে হ্যায়, সারি দুনিয়া ওয়ালে ইন আখলাক কি নজির পেশ করে নাহি কর সকেঙ্গে। ইসলাম নে সিখায়া আপনে ঘর পে, মে ঘর ওয়ালো সে শুরু করতা হুঁ পহলে, আপনে ঘর ওয়ালো কে সাথ হামারা বর্তাও কেসা হো। বলতেছে কে ইসলাম আমাদেরকে এত সুন্দর আখলাক চরিত্র শিখাইছে, বলতে সমস্ত দুনিয়ার মানুষ এই চরিত্র পেশ করতে পারবে না, যে তারা দুনিয়ার আজেজ হবে তারা এই চরিত্র পেশ করতে পারবে না। বলতে ইসলাম আমাদের এরকম আখলাক, বলতে আমি ঘরের পরিবারের মধ্যে কিরকম আখলাক আমার হইতে হবে এই যদি আমি শুরু করতেছি। খাইরুকুম খাইরুকুম লি আহলিহি ওয়া আনা খাইরুকুম লি আহলি। ইমাম আল আম্বিয়া ফরমাতে হ্যায় তুম সব মে আচ্ছা ও হ্যায়, বেহতরিন ও হ্যায় জো আপনে ঘর ওয়ালো কে লিয়ে আচ্ছা হো, আর মে ইয়ানি নবী আলাইহিস সালাম আপনে ঘর ওয়ালো কে লিয়ে আচ্ছা হু, তুম সবসে আচ্ছা হু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান কে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার ঘর ওয়ালাদের কাছে সে উত্তম, আর আমি ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আমি আমি আমার ঘর ওয়ালাদের কাছে সবচেয়ে উত্তম। খৈরুকুম খৈরুকুম লিনিসাইকুম, তুম সব মে আচ্ছা ও হ্যায় জো আপনি ঔরতোঁ কে লিয়ে আচ্ছা হো। বলতে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আর আফজাল ওই ব্যক্তি যে তার বিবিদের কাছে সে সবচেয়ে উত্তম। আপনে মা বাপ কে সাথ ফরমায়া মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কুতিবাত লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতুম মাবরুরা। জো নেক বচ্চা আপনে মা বাপ কো মহব্বত আর রহমত কি নিগাহ সে দেখে উসকো হর নজর কে বদলে মকবুল হজ কা সওয়াব মিলেগা। বুজুর্গ হাদিসের মধ্যে আছে কি যে নেক সন্তান যে তার মা বাপের দিকে মহব্বতের নজরে আর রহমতের নজরে তাকাবে, তো প্রত্যেকটা নজরের উপরে আল্লাহ তাআলা একটা হজ মকবুল হজের সওয়াব তার আমল নামে লিখে দেবে। এক সাহাবি নে পুছ লিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগর কোই আদমি দিন মে 100 মর্তবা আপনে মা বাপ কো রহমত কি নিগাহ সে দেখে তো। আপনে ফরমায়া জিসকা মফহুম ইয়ে হ্যায় আল্লাহু আকবর ওয়া আতিয়াব, আল্লাহ ইসসে ভি বড়া হ্যায়, আল্লাহ ইসসে ভি পাক হ্যায়। মতলব ইয়ে কি আগর 100 মর্তবা কোই আপনে মা বাপ কো দেখ লে মহব্বত ওয়া রহমত সে, আল্লাহ উসে দিন মে 100 হজ কা সওয়াব দেগা। বলতে এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি তার কোনো সন্তান তার মা বাবার দিকে 100 বার তাকায় তো কি হবে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হাদিসের মফহুম কি আল্লাহ তাআলা এর চেয়ে বড় আর এর চেয়েও পবিত্র। এর অর্থ ছিল যে যদি 100 বার যদি তাকায় আল্লাহ তাআলা 100 হজের সওয়াব তার তার আমল নামায় লিখে দেবে। তার এসলিয়ে ভি 4 মহিনে লাগবানে হ্যায় কি হামারে আখলাক বড়িয়া বনে। এই জন্য 4 মাস লাগাই দেবে আল্লাহ রাস্তায় যেন আমাদের আখলাক চরিত্র যেন সুন্দর হয়ে যায়, বড় হয়ে যায়। আর ইবাবুল আবিয়া কা প্যারা ইরশাদ হ্যায়, হ্যাঁ তিন কিসম কে বন্দে এসে, তিন কিসম কে বন্দে, এক জো বগৈর হিসাব জান্নাত মে জায়েঙ্গে, বগৈর হিসাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন হাদিসের মধ্যে আছে কি তিন ধরনের মানুষ এরকম হবে তাদের হিসাব কিতাব করায় তারা জান্নাতে চলে যাবে। এক ওন মে এক কিসম ও হ্যায় জো আপনে উপর ওয়ালো সে ভি আচ্ছা বর্তাও করে আর নিচে ওয়ালো সে ভি আচ্ছা বর্তাও করে। বলতে এক ধরনের লোক তো এরকম হবে যারা যাদের উপরে যারা আছে তাদের উপরে যারা এদের সাথে সে ভালো ব্যবহার করে, আর তার নিচে যারা আছে তাদের সাথে সে তারা সে ভালো ব্যবহার করে। তাদেরকে না ইন তিন কিসম কে বন্দে না ইনকো হিসাব দেনা পড়েগা না ইনকো কিয়ামত কা খৌফ দামনগীর হোগা। জিতনি দের লোক হিসাব কে ইন্তজার মে খড়ে হোগে হিসাব দেতে রহেঙ্গে ये मुश्क के टीलों पर सैर करेंगे और और और ये ये ये मुश्क के टीलों पर इनको हिसाब नहीं देना पड़ेगा। मुश्क के टीलों पे सैर करेंगे ना क़यामत का खौफ दामनगीर होगा ना इनको हिसाब देना पड़ेगा। इनमें है सबसे पहला एक वो है जिसने कुरान पढ़ा और इमामत की इस हाल में के मुक्तदी उससे राजी रहे। তিন ধরনের এরকম লোক হবে যে কেয়ামতের দিন তাদের কোন হিসাব দিতে হবে না, আর না তারা কোন কেয়ামতের ভয় হবে তাদের, যে হলনা যে কেয়ামতের দিনের কোন ভয় তাদের দিলে ভিতরে থাকবে না। তারা মস্কের টিলার উপরে তারা ঘোরাফেরা করতে থাকবে, এখানে ফের করতে থাকবে, আর সমস্ত মখলুক তারা হিসাব কিতাবের মধ্যে থাকবে, আর এরা মস্কের টিলার উপরে তারা এখানে ঘোরাফেরা করবে। বলতে এর ভিতরে তারা আল্লাহ তারা হিসাব কিতাব তারা জান্নাতের মধ্যে দিয়ে দেবে। একজন হলো ওই ব্যক্তি যে দুনিয়ায় কোরআন শিখছে আল্লাহর জন্য, আর সে আল্লাহর জন্য ইমামত করছে। দুসরা বো জো লোগো কো নামাজ কে লিয়ে বুলায়ে সিরফ আল্লাহ কে ওয়াস্তে, না ইসকো হিসাব দেনা পড়েগা না কিয়ামত কা খৌফ দামনগীর হোগা, আর ইতনে লোগ হিসাব কে লিয়ে খড়ে হো ইয়ে মুশকিলোঁ পে সায়র করেঙ্গে। বলতে দ্বিতীয় ব্যক্তি হবে যে মানুষকে আল্লাহর জন্য নামাজের দিকে ডাকছে, আল্লাহর দিকে মানুষকে এর নামাজের দিকে, আল্লাহর জন্য মানুষকে নামাজের দিকে ডাকছে, আল্লাহ দাওয়াত দিতে নামাজের দিকে। বলছে এই ব্যক্তিও কেয়ামতের দিন না সে হিসাব কিতাব দেবে, আর না সে কোনো কেয়ামতের তার ভয় হবে, বলকে মখলুক তো হিসাব কিতার মধ্যে থাকবে, সে মস্কে টিলার উপর ঘোরাফেরা করতে থাকবে। আর তিসরা ও যে আপনি উপর ওয়ালোঁ সে আচ্ছা বর্তাও আর নিচে ওয়ালোঁ সে ভি আচ্ছা বর্তাও। উপর ওয়ালে মা বাপ চাচা ফুফা মামু ফুফি খালা ইয়ে যে উপর ওয়ালে হ্যাঁ, আর নিচে ওয়ালে বেটা বেটি পোতা পোতি আর বিবি আর বহুয়ে যে নিচে ওয়ালে ইন ইয়ে ভি আ গে, আর যে বেসে হুকমরানো মে উপর ওয়ালে আর যে গোলাম নিচে ওয়ালে যে ইনসে আচ্ছা বর্তাও করে বগার হিসাব জন্নত না কিয়ামত কা খৌফ দামনগীর আর ইয়ে মুশকে টিলো পে সায়র করেঙ্গে। তৃতীয় ব্যক্তি হবে যে উপরওয়ালাদের সাথে ভালো ব্যবহার করছে, নিচে যারা তাদের সাথে ভালো ব্যবহার করছে, উপরের মধ্যে মা বাপ চাচা চাচি এরকম ফুফি এরা যারা উপরে আছে এরা উপরওয়ালা এদের সাথে সে ভালো ব্যবহার করছে, এরকম নিচে যারা তাদের সাথে তাদের ছেলে আর এরকম মেয়ে তারপর তার নাতি পুতি এরকম যারা তার নিজে আছে এরাও, এরকম হুকুমরানের মধ্যে যারা হুকুমতের মধ্যে আছে আর নিচে যারা গোলাম আছে, প্রতি উপরওয়ালাদের সাথে ভালো ব্যবহার করছে নিচেওয়ালাদের সাথে ভালো ব্যবহার করছে, এই ব্যক্তিও কেয়ামতের দিন তার কোনো হিসাব দিতে হবে না, আর কেয়ামতের ভয় থাকবে না তার কোনো, আর সে অন্য অন্য সমস্ত ইনসান হিসাব কিতার মধ্যে থাকবে, সে মস্কে টিলার উপরে ঘোরাফেরা করতে থাকবে। আমি আর্জ কিয়া যা রা হ্যাঁ কে আপনি করিব করিব ওয়ালে ইনকে সাথ আচ্ছা বর্তাও করনা নবী হুই আখলাক। হাদিস মে হ্যায় আল হাম্মু ওয়ালিদ চাচা বাপ হোতা হ্যায়, এক হাদিস মে হ্যায় হাম্মুর রাজুলি সিনবু আবি হি, आदमी का चचा उसके बाप की जिन्स होता है, यानी ऊपर वाले इनसे अच्छा बर्ताव करे। বলতে এখন বলা হবে যে চরিত্র আখলাক তার পাশে যারা আছে কাছে কাছে লোকদের তাদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে। হাদিসের মধ্যে আছে এক হাদিসের মধ্যে মফহুম কে চাচা যে চাচা সে বাপ বাপের মতো বাপ, অন্য হাদিসের মধ্যে আছে কে চাচা হইলো বাপের জিনসের মানে বাপের মতোই বাপের মতো। এক হাদিস মে হ্যায় আল খালা তু ওয়ালিদা খালা মা হতি হ্যায়, এক হাদিস মে হ্যায় আল খালা তু বিমানজিলাতিল উম খালা মা কি জিনস মে সে হতি হ্যায় বিমানজিলে মা কি হতি হ্যায়। বলতে এক হাদিসের মধ্যে আছে খালা বলতে মা, খালার মা এক জিনিস খালা মায়ের মাই, আর অন্য হাদিসের মধ্যে আছে যে খালা হইল মায়ের জায়গায় মায়ের জায়গায়। এসলিয়ে আপনি রিশতাদার করিবি উপর ওয়ালে নিচে ওয়ালে আচ্ছা বর্তাও করকে বগার হিসাব জন্নত লেনি হ্যায়। এই জন্য আমাদের আশপাশ যারা আছে যেরকম খালা এরকম চাচা আশপাশ আত্মীয় স্বজন যারা আছে এদের সাথে ভালো ব্যবহার করিয়া বলতে হিসাব কিতাব ছাড়া জান্নাত নিতে হবে। এসলিয়ে চার মহিনে লগবাতে হ্যাঁ কে হমে মাল কি মহব্বত দিলো মে উতরি হ্যা মাল কি বজা সে চচা সে লড়াই ফুফি সে লড়াই খালা সে লড়াই বড়ে ভাইও সে লড়াই মাল কি বজা সে বাজে তো মা বাপ সে ভি লাগ পড়তে। বলতে এই জন্য চার মাস লাগাইতে হবে যে এইটা আসার জন্য বলতে যেন আমাদের দিলের ভেতরে এখন মালের মহব্বত দুনিয়ার মহব্বত এই জন্য চাচাদের সাথে লড়াই ভাইদের সাথে লড়াই প্রবীদের সাথে লড়াই আত্মীয় স্বজনের যে ঝগড়া করি বলতে মালের মহব্বতের কারণে বলতে চার মাসে মালের মহব্বত বাড়ি করতে হবে। এমনকি অনেকে তো মা বাবার সাথেও মালের মহব্বতের কারণে ঝগড়া করে। ইয়ে অর্জ কিয়া যা রাহা হ্যাঁ ইসলাম নে বো হুকুক সিখায়ে জো সারি দুনিয়া পেশ নাহি কর সকতি হাম ইসলিয়ে আল্লাহ কে রাস্তে মে লাগওয়াতে হ্যায় চার মহিনে। বলতে ইসলামে এরকম হক শিখাইছে হুকুক মানুষের হক শিখাইছে বলতে সমস্ত দুনিয়া ওয়ালা এটা এইটা পেশ করতে পারবো না বলতে পারবো না এই জন্য বলা হয়েছে চার মাস আল্লাহ রাস্তা লাগবে। এক হাদিস মে হ্যায় আব আগে চলো হামসায়ে ইয়ে তো ঘরওয়ালে থে আব হামসায়ো কে বারে মে ফরমায়া খায়রুল আসহাব ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি ওয়া খায়রুল জিরান ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি সারে সাথিও মে কোই লশকর হ্যায় জামাত হ্যায় সব মে বড়িয়া বো হ্যায় জো আপনে সাথিও কে লিয়ে বড়িয়া হো অর সারে হামসায়ো সে বড়িয়া বো হামসায়া হ্যায় জো আপনে হামসায়ে কে লিয়ে বড়িয়া হো। এখন ওইটা বলা হবে যে আশপাশ যে আমাদের লোক আছে প্রতিবাসী আছে সাথী আছে এদের সাথে কিরকম ব্যবহার হইতে হবে কিভাবে আখলাক দেখাইতে হবে। এর হাদিসের মধ্যে আছে যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সাথী ওই সাথী যে তাদের সাথীদের কাছে সে সবচেয়ে উত্তম কোন জামাতের মধ্যে কোন লস্করের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার সাথীদের কাছে সে উত্তম। এরকম বলতেছে যে প্রতিবাসীর সাথে যারা আশপাশ প্রতিবাসী আছে পড়োশী আছে সবচেয়ে হাজির উত্তম পড়োশী প্রতিবেশী হই যে তার আশপাশ লোকদের কাছে সবচেয়ে উত্তম। এক হাদিস সে পতা চলতা হ্যায় মাফহুম বল্লাহি লা ইউমিন বল্লাহি লা ইউমিন বল্লাহি লা ইউমিন সাহাবা নে পুছা ফরমায়া মাল্লা ইয়ামুন জারুহু বাবাইকাহু আল্লাহ কি কসম ও ঈমানই নাই লায়া আল্লাহ কি কসম ও ঈমান নাই লায়া আল্লাহ কি কসম ও ঈমান নাই লায়া। সাহাবা নে পুছা কৌন ফরমায়া জিসকা হামসায়া উসকি পরেশানিয়ো আজিয়তো সে আমন মে না হো ইয়ানি উসকা ঈমানই কামিল নাহি হ্যায়। এক হাদিসের মধ্যে আছে তার মফহুম এরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খায়ে বলেন ওই ব্যক্তি ঈমান নিয়ে আনে নাই ওই ব্যক্তি ঈমানই আনে নাই ওই ব্যক্তি ঈমানই আনে নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি কে বলতে ওই ব্যক্তি যে তার প্রতিবাসী তার কষ্ট থেকে তার তাকে যে আনে তার সমস্ত কষ্ট থেকে সে তার নিরাপদে নাই ওই ব্যক্তি ঈমানই আনে নাই। এক হাদিস মে ইসি কে সাথ কেসি হাদিস হ্যায় জো খুদ পেট ভর কে সোয়ে আর উসকা হামসায়া পড়োশ মে ভুকা হো ইয়ে ঈমানই নেই লায়। এরকম হাদিসে আছে কে যে ব্যক্তি পেট পেট ভরে ঘুমাইতেছে আর পেট খা পেট ভরে ঘুমাইতেছে আর তার প্রতিবেশী না খাইয়া আছে এই ব্যক্তিও ঈমান আনে না এই ব্যক্তি মোমেন না। আর আব আবামুন নাস ইসলাম নে কিয়া আখলাক সিখায়ে ফরমায়া খায়রুন নাস আনফাউহুম লিন্নাস তুম সব মে বেহতরিন ও হ্যায় জো লোগো কো জিয়াদা নফা পৌঁছায়ে। বলতেছে এখন ইসলামে এরকম চরিত্র আখলাক শিখাইছে যে আম মানুষের সাথে কিভাবে মানুষ ব্যবহার হবে কিভাবে চলাফেরা করবে হাদিসের মধ্যে আছে যে মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে মানুষকে সে ফায়দা দেয় মানুষকে লাভ পৌঁছায় নফা পৌঁছায়। এক হাদিসে পাক মে হ্যায় এক হাদিসে পাক মে আওয়াম নাস কে বারে মে আওয়াম আম লোক হুরিমা আলান নার কুল্লু হাইয়িন লাইয়িন সাহলিন করিব আদমি ও আদমি আগ পর হারাম হ্যায় জো আসানিয়া করনে ওয়ালা হো লোগো কে সাথ লাইয়িন নরম মিজাজ হো সাহলিন সহুলতে দেনে ওয়ালা হো করিব লোগো কে করিব মিলা জুলা রহতা হো আম উন্নাস বন কে চলতা হো যে আগ পর হারাম হ্যায়। এরকম ভাই আম মানুষের সাথে কিভাবে ব্যবহার হবে এই সম্পর্কে হাদিস আছে একটা ওই ব্যক্তি জাহান্নামের হারাম ওই ব্যক্তি যে মানুষের সাথে আসানি করে আসানির মামলা করে মানুষের সাথে নরম ভাষায় কথা বলে মানুষের সাথে বিলকুল সহজদের সাথে মামলা করে আর মানুষের কাছে কাছে আম হইয়া মানুষের কাছে থাকে, বলতে এই ব্যক্তি জাহান্নামের উপরে হারাম। এক হাদিস মে হিনা আকমালাল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, বেশক সারে ঈমান ওয়ালো সে কামিল আর আকমাল ঈমান ওয়ালা ও হ্যা জো উনমে আচ্ছে আখলাক ওয়ালা হো। এক হাদিসে আছে তার মতো এরকম, ঈমান ওয়ালাদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ ঈমান ওয়ালা, সবচেয়ে বড় কামিল ঈমান ওয়ালা ওই ব্যক্তি, ওই সমস্ত ব্যক্তি যাদের ঈমান, তাদের আখলাক তাদের সুন্দর। अब ये अवामुन नास के साथ अच्छे बर्ताव का अर्ज किया, अब दुश्मनों के साथ काफिरों के साथ सलूक करना इस्लाम क्या सबक देता है, सारी दुनिया वाले अपने अपने मजहब को देख कर पेश करें इसकी नजीर नहीं मिलेगी। बोलते थे जो बोला हुए लेकर तो आम मनुष्य सत्य কিভাবে আখলাক দেখাবে, কিভাবে চরিত্র দেখাবে, কিভাবে মাস চলবে, এটা বলতে এখন যে ইসলাম যে যে দুশ্মনের সাথে কিভাবে আখলাক দেখাবে, তাদের সাথে কিভাবে ব্যবহার করবে, তাদের সাথে চরিত্র কিভাবে হবে, কাফেরদের সাথে কিভাবে হবে, বলতে ইসলাম যারা বলতেছে হুকুম দিতেছে এটা কোন সমস্ত দুনিয়ার কোন মজাহাব কোন দিন কোন মজাহাব বলা এই এই আখলাক পেশ করতে পারবে না। হাদিসে পাক মে হ্যা আর দুশ্মনো কা সুন লো, হাদিসে পাক মে হ্যা আলা মান যালামা মুআহিদান আও ইনতাকাসাহু او اخذ منه شيئا بغير طيب نفس منه او كلفه فوق طاقته فانا حجيجه يوم القيامه। اے خبردار ध्यान से सुनो, जिसने किसी जिम्मी काफिर जो माताहत रहता था अकलियत में उस पे जुल्म किया, एक बात अवन ताकासा हो या उसकी कोई हक तल्फी की या उसका माल उसके दिल की खुशी के बगैर ले लिया या उस पर उसकी ताकत से ज्यादा बोझ डाला यानी उससे जिजिया उसकी कुव्वत से ज्यादा लिया, उसको कमजोर समझ के उसने उस पे कोई अपना बोझ डाल दिया, ये चार काम जो जुल्म करे किसी काफिर पर उसकी हक तलफी करे, उसके दिल की खुशी के बगैर कोई माल ले ले या उस पर कोई बोझ उसकी ताकत से ज्यादा डाले, अना हजीजुहु यौमल कियामा मैं उस काफिर का हिमायती वकील बनकर अल्लाह की बारगाह में केस लड़ूंगा झगड़ा करूंगा। বলতেছে এখন আমাদের কাফেরদের যে সাথে যে মুসলমানের দেশে কোন জিম্মি কাফের যে মুসলমানের সাথে সন্ধি করে বসবাস করে, এই ব্যক্তি সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি কোন জিম্মি কাফের উপরে সে জুলুম করবে অথবা তার কোন হক নষ্ট করবে, হক তালবি করবে, হক নষ্ট করবে অথবা তার মাল সে তার পিবে না, তার দিলের খুশি তারা মাল নেবে অথবা তার উপরে তার অনেক বেশি বোঝা ঢাইলে দেবে যে সেটা উঠাইতে পারে না, বলতে এই চারটা যে জিনিস করবে কোন জিম্মির সাথে, তো আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ভালো করে শোনো, এই ব্যক্তিকে আমার যে দিন আমি তার পক্ষে হইয়া তার সাহায্য করব আল্লাহর কাছে, তার কেস আমি উকিল হইয়া তার পক্ষে সাহায্যকারী হইয়া তার তার পক্ষে থেকে আমি আল্লাহর সামনে আমি কেস আমি কেস করব। আব এক ওয়াকে আর শুনলো কাফিরোঁ কে সাথ ক্যা সলুক, मिस्र का गवर्नर आमिल वो उन मिस्र के जिम्मी काफिरों से जिजिया वसूल कर रहा था, ये मामूली सा होता है उनकी हिफाजत करने का मामूली सा उजरत होती है, तो ये साये में बैठा था गवर्नर साहब, साया थोड़ा था और वो काफिर धूप में बैठे थे, एक सहाबी का गुजर हुआ उसने ये मंजर देखा, गवर्नर साहब को डांट दिया अपने अपने गवर्नर मुसलमानों का काफिरों की वजह से इसको डांटा और कहा तुझे ये खबर नहीं है अल्लाह के नबी ने क्या कहा हुआ है, इन्नल्लाह युहज़िबुल्लज़ीना युहज़िबुनन्नासा फिद्दुनिया, अल्लाह उन लोगों को अजाब देगा जो लोगों को दुनिया में अजब देंगे, इनको धूप में बिठाया हुआ है, इनको तकलीफ है, ये उन काफिरों की वजह से মুসলমানোঁ কে গভর্নর কো সাবি ডাঁট রাহা হ্যায়। বলছে একটা ছোট বর্ণনা শোনেন এই সম্পর্কে, যে মিশরের যে গভর্নর ছিল আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তো ওইখানে সে যারা জিম্মি কাফির ছিল তাদের কাছ থেকে জিজিয়া, যারা কর অল্প সামান্য তাদের নিরাপত্তার জন্য তাদের কাছে নেওয়া হইতো কাফেরদের কাছ থেকে, এটা আদায় করা হইতো। তো একবার সে কাফেরদের কাছ থেকে আদায় করতেছিল, আর সে অল্প ছায়ার মধ্যে বসাছিল যে মিশরের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু সাহাবি, আর কাফের সে রোদের উপরে বসে রোদে ছিল। তো ওইখান থেকে এক সাহাবি যাইতেছিল, তো সাহাবি এইটা দেখেই সে সহ্য করতে পার নাই, সে ওই তার নিজের গভর্নর মুসলমান তাদেরকে সে তাই ডাকলো আর বলল, তুমি এটা শোনো নাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি কি বলছেন, যে দুনিয়ার দুনিয়াতে যাকে কেউ যদি আজাব দেয় তো আল্লাহ তাআলা তাকে কেয়ামতে তাকে আজাব দেবে, তুমি এখানে আসো ছায়ার মধ্যে আর এই জিম্মি কাফের তারা রোদের ভিতরে। তো বলছে ছোট জিনিস, তার নিজের গভর্নরকে মুসলমানকে সে ডাকলো এখানে। হম বহুত হাদিসে পড় পড় কে এস নতিজে পে পৌঁছে হ্যাঁ, জিস বন্দে কা জো বন্দা চাহে আল্লাহ মেরে সাথ ইয়ে করে ওহি কাম আল্লাহ কে বন্দো কে সাথ শুরু কর দে, জো আল্লাহ কে বন্দো কে সাথ মামলা করেগা আল্লাহ ইসকে সাথ ওহি করেগা। বলতেছে আমরা হাদিস পড়িয়া এটাই বুঝতে পড়তে পড়তে এটাই জানতে পারলাম বুঝলাম আর জানলাম, যে যে ব্যক্তি যে চাবে আল্লাহ তাআলা আমার সাথে এইরকম করুক, তো আমিও যেন আল্লাহর বান্দার সাথে আমি ওইরকম করি, আমি যেরকম আল্লাহর বান্দার সাথে যেরকম করবো আল্লাহ তাআলা আমার সাথে ওইরকম সে কর। আল্লাহ থোড়া সা নমুনা আরজ কর দেতা হুঁ, হাদিস মে হ্যায় জো মুসলমান কি পর্দা পোশি করে ঐব ছুপায়ে আল্লাহ ইসকে দুনিয়া আর আখিরত কে ঐব ছুপায়েগা। বলতে অল্প নমুনা সমর হাদিসের, বলতেছে যেরকম হাদিসের মধ্যে আছে যে দুনিয়ায় যে ব্যক্তি কারো দোষ গোপন করবে আল্লাহ তাআলা কি আমরা তার দোষকে গোপন করে দেবে, যে লোককে ঐব জাহির করে আল্লাহ ইসকে ঐব জাহির করেগা ঘর বৈঠে ইসকো রুসুয়া কর দেগা। দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি কারো দোষ জাহির করে দেয় প্রকাশ করে দেয় তো আল্লাহ তাআলা তার দোষকে প্রকাশ করে দেবে আর তার ঘরে বসে তার দলিল করে দেবে। আর মানে ইয়ে অর্থ করনা চাহ রহা হুঁ কে জো বন্দোকে সাথ করনা হ্যায় আল্লাহ নে ওহি হামারে সাথ করনা হ্যায়। বলতে আমি যে এখন এটা বলতে চাই যে আমি বান্দার সাথে যেটা করব আল্লাহ তাআলা আমার সাথে ওইটা করবে। আল্লাহ ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। বলতে আল্লাহ তাআলা বলতে হাদিসের মধ্যে আছে যে তুমি জমিনওয়ালাদের উপর রহম করো আসমানওয়ালা তোমাদের উপর রহম করবে। হাদিস মে মান লা ইয়ারহাম লা ইয়ারহাম, হাদিসের মধ্যে আছে যে রহম করে না মানুষের উপর দয়া আল্লাহ তার উপরে দয়া রহম করেন না। বন্ধু পে রহম করো আল্লাহ তুম পে করেগা, জো বন্ধু পে রহম নাই করতা আল্লাহ উস পে রহম নাই করতা। হাদিস মে হ্যায় মান ইয়াগফির ইয়াগফিরুল্লাহু লা, জো লোগো কো মাফ করে আল্লাহ উসে মাফ করেগা। হাদিসের মধ্যে আছে যে বান্দাদের উপর রহম করে না দয়া করে না আল্লাহ তাআলা তার উপর রহম করে না, যে মানুষকে মাফ করে না আল্লাহ তাআলাও তাকে মাফ করে না। হাদিস মে হ্যায় হাদিস মে হ্যায় জো শখস জিসনে বন্দো কে সাথ কমা তাদিনো তো দানো জেসা করোগে বেসা ভরোগে। হাদিসের মধ্যে আছে যেরকম তুমি বান্দাদের সাথে যেরকম করবে তোমার সাথে ওইরকম করা হবে। তো আল্লাহ পাক কে বন্দো কে সাথ বেহতরিন মুআমলা করনা হ্যায়। তো এইজন্য আল্লাহর বান্দাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো চরিত্র দেখাইতে হবে। লেকিন ইন সব চিজোঁ কে লিয়ে ও ঈমান চাইয়ে জো বন্দোকে সাথ আচ্ছা বর্তাও করনে কে লিয়ে মদদগার হো। বস এই সমস্ত জিনিসের জন্য ওই ঈমান দরকার, যে ঈমান সাহায্যকারী হবে বান্দাদের সাথে ভালো ব্যবহার করার জন্য। জিসনে হক পে হতে ঝগড়া ছোড় দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসকে লিয়ে জান্নাত কে ওয়াক্ত মে মহল তৈয়ার করেগা। যে ব্যক্তি হকের উপরে থাইকা হকের উপরে থাইকা সে ঝগড়াকে ছেড়ে দেবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মাঝখানে তার জন্য ঘর বানাবে। জো না হক পে হতে ঝগড়া ছোড় দিয়া উসকে লিয়ে জান্নাত কে কিনারে মহল তৈয়ার কিয়া জায়েগা। বস যে ব্যক্তি হকদার না সে ঝগড়া ছাড়লো তার জন্য জান্নাতের এক কিনারার মধ্যে ঘর বানানো হবে মহল। যেসকে আখলাক বড়িয়া হো আল্লাহ জান্নাত কি বুলন্দিয়ো পে মহল তৈয়ার করেগা। যে ব্যক্তির আখলাক সুন্দর ভালো তার জন্য আল্লাহ তাআলা সবচেয়ে জান্নাতের উপরে তার জন্য মহল তৈয়ার করবে। যেসনে ঝুট ছোড় দিয়া মজাক মজাক মে ভি ছোড় দিয়া আল্লাহ কে নবী কহতে হ্যায় উসকি জান্নাত কা মে জামিন হু। যে ব্যক্তি মিথ্যা ছাড়লো যদি সে মজাক করেও কোনো সময় হাসি ঠাট্টা করেও কোনো সময় সে মিথ্যা বলে নাই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি তার জন্য জান্নাতের জামানত নিতেছি আমি। জো জুবান কি হিফাজত করে আর আপনি ইজ্জত আবরু কি হিফাজত করে আল্লাহ কে নবী কহতে হ্যায় মা উসকি জান্নাত কা জামিন হু। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে মওকুফ, যে তার জবানের হেফাজত করবে, তার ইজ্জতের হেফাজত করবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি তার জন্য জান্নাতের জিম্মেদার, আমি জান্নাতের জামিন। ও মুআক্কাদা সুন্নতোঁ কি পাবন্দী করে জান্নাত মে মাহাল মিলেগা। যে সুন্নতে মুআক্কাদা, যে ফরজ নামাজের আগে পিছে সুন্নতের মুআক্কাদের হেফাজত করবে, তার জন্য জান্নাতের মহালের ওয়াদা আছে তার জন্য। যে ইশরাক ইয়া চাশত কি পাবন্দী করলে, কিছু দিন ইশরাক কিছু দিন চাশত জান্নাত মে মাহাল মিলেগা। যে ব্যক্তি ইশরাক এবং চাশত কোনদিন ইশরাকের নামাজ কোন চাশতের নামাজ পাবন্দির সাথে পড়বে, তাকে তার সে জান্নাতের মধ্যে মহাল পাবে। সে জিস কা বেটা ফাত হো জায়ে ও কহে আলহামদুলিল্লাহ জান্নাত মে মাহাল মিলেগা। যে ব্যক্তির ছেলে ইন্তেকাল হয়ে গেছে আর সে আলহামদুলিল্লাহ বলল, তার সে জান্নাতের মধ্যে মহাল পাবে। সে জিসনে আল্লাহ কে লিয়ে মসজিদ বানাই জান্নাত কে মে উসকে লিয়ে মহাল বানায়া জায়েগা। যে ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়া মসজিদ বানাবে, তার জন্য জান্নাতের মধ্যে তার মহাল বানানো হবে। জিসনে বাজার মে চৌথা কলিমা পড়া দশ লাখ নেকি দশ লাখ গুনাহ মাফ দশ লাখ দর্জা বুলন্দ হাদিস মে জান্নাত মে মহাল মিলেগা। যে ব্যক্তি বাজারে গিয়ে দোয়া পড়বে, তার জন্য দশ লাখ নেকি পাবে, সে দশ লাখ গুনাহ মাফ হবে, দশ লাখ দর্জা বুলন্দ হবে, এক হাদিসের মধ্যে আছে, তাকে আল্লাহ জান্নাতের মধ্যে একটা মহাল দেবে। দশ মর্তবা কুল হুয়াল্লাহ পড়ি জান্নাত মে মহাল, বিশ মর্তবা পড়ি দো মহল, তিরিশ মর্তবা পড়ি তিন মহল। হযরত উমর বললে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফির তো হাম বহুত মহল বনওয়া লেঙ্গে। ফরমায়া, আল্লাহ ইসসে ভি বড়া হ্যায়, মতলব ইয়ে কি তুম পড়তে পড়তে থাক যাওগে, আল্লাহ মহল দেতা দেতা নহীঁ থাকেগা। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দশ বার কুলওয়ালা শরীফ পড়বে, আল্লাহ তাআলা তাকে একটা মহল দেবে জান্নাতের মধ্যে। যে বিশ বার পড়বে তারা দুইটা মহল দেবে, যে তিরিশ বার পড়বে তিনটা মহল দেবে। আমরা তো এরকম অনেক মহাল জান্নাতের মধ্যে বানাইতে পারবো, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা ইচ্ছে অনেক বড়, অর্থ হচ্ছে তুমি পড়তে যত পড়বা পড়তে পড়তে তোমরা ক্লান্ত হয়ে যাবো, আল্লাহ তাআলা যেতে যেতে আল্লাহ ক্লান্ত হবেন না। লেকিন ইয়ে মহাল লেনা ভি আচ্ছে আখলাক জো আর্জ কিয়ে, ইয়ে তব বন্দা আমল করতা হ্যায় জব উসকা ইয়কিন ঠিক হো, ইয়কিন আখিরত ওয়ালা হো, ওয়ারনা আদমি লড়াই লড়তা রহেগা, ঝগড়া করতা রহেগা, হাজার দো হাজার কি চিজ পর হক ছোড় কর মহল লেনে কা হৌসলা নাই হোগা। বলতেছে যে এইটা, এই যে মহল নেওয়া আর আখলাকে সুন্দর করা, ওই ব্যক্তি করতে পারবে যার ভিতরে ইয়কিন আছে, আখিরাতের ইয়কিন আছে, আখরে সেই করতে পারবে। আর একই না থাকে সে ঝগড়া করতে থাকবে, ঝগড়া করতে করতে দুই হাজার উপরে ঝগড়া করতে করতে এটা ঝগড়ার মধ্যে লেগে থাকবে, আর সে এই মহাল নেওয়ার আখরা সে ভুলে যাবে। ইয়কিন কমজোর হোগা আমল কমজোর হোগা, ইয়কিন কবি হোগা আমল কবি হোগা। ইয়কিন যদি কমজোর হয় তো আমলও কমজোর হবে, আর ইয়কিন যদি মজবুত হয় তো আমলও মজবুত হবে। ইসলিয়ে চার মহিনে লগবাতে হ্যায় কি ইয়ে ইয়কিন বড়ে, আর ইয়ে ছোটি ছোটি চিজেন ঝগড়ে ছোড় আখলাক আচ্ছে ইয়ে করকে জান্নাত মে মহল বনওয়া লে। এই জন্য চার মাস আল্লাহর রাস্তায় লাগানো কথা বলা হয়েছে, এই জন্য ইয়কিন মজবুত হয়ে যাবে আর আমল করবে, আর আমল করে জান্নাতের বেশি বেশি মহল বানাবে, আর দুনিয়ার ছোট ছোট জিনিসের ঝগড়া এটা ছেড়ে দেবে। আব মে আপসে সওয়াল করতা হুঁ আপ জবাব দিজিয়ে, ইয়ে জো বাতে আর্জ কি গই হ্যায় কি যা রহি হ্যায় ইয়ে সারি দুনিয়া কো বতা বতা কর উনকা ফায়দা করনা চাইয়ে ইয়া নাই করনা চাইয়ে। এই যে কথাগুলো আমরা বলতেছি এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করি, সওয়াল করে আপনারা জবাব দেবেন, যে কথাগুলো বলা হইলো যে আখলাক সম্পর্কে, এগুলা কি সমস্ত দুনিয়ার মানুষকে বলা দরকার কিনা, আর তাদেরকে এদিকে আনা দরকার কিনা, তাদেরকে তারাও যেন ফায়দা উঠায়। ইসিলিয়ে ইয়ে তবলীগ হ্যায়, ইসিলিয়ে তবলীগ হ্যায় আব জো আদমি জিতনা কো ইয়ে বাতেন বতায়েগা আমল পে লায়েগা, জিতনা উন আমল করনে ওয়ালো কো মিলেগা, উন সব কে বরাবর ইস দাওয়াত দেনে ওয়ালে কো মিলেগা। বলতেছে এই জন্য তাবলিগ করতে হবে, এই জন্য তাবলিগ করা কি, যে ব্যক্তি যত লোকদেরকে বলবে, ডাকবে, দাওয়াত দেবে, আমলের উপর আনবে, তো এই দাওয়াত দেনা ওই সমস্ত মানুষ আমল করনেওয়ালা সমান সমান স্বভাব, ওই দাওয়াত দেনেওয়ালা আর বলনেওয়ালাও সে পাবে। এক মর্তবা হিম্মত করকে ইয়ে শিখনা হ্যায় দাওয়াত দেনা, ফজাইল বতানা, আদমি কো তৈয়ার করনা ইয়ে শিখনা হ্যায়। وہ دوزخ والے رستے سے اس کو ہٹا کر جنت والے رستے پہ کیسے چالو کرنا یہ سیکھنا ہے چار مہینے میں. پھر یہ سیکھ گیا پھر لوگوں کو بتاتا رہے گا, ہزاروں کی ہدایت کا ذریعہ بنتا رہے گا, جتنا کو اس کے ذریعے ملے گا ان سب کا جمع ہو کر اس دعوت دینے والے کو اکیلے کو اتنا ملے گا. بجنا بولتے تھے کہ ایک بار ہمت کریا ایک آزدہ شیخا کیبھا دعوت دیتا ہوا کیبھا فضیلت بولا ڈاکتے ہو دعوت دیتا ہو عمل آنتے ہو যে ব্যক্তি জাহান্নামের রাস্তায় চলতেছে তাকে জাহান্নামের ফিরাইয়া জান্নাতের রাস্তায় ঢালতে হবে. বলছে এটা শেখা শেখা, যত শেখার পরে যত লোকদেরকে দাওয়াত দেবে আর যত লোকদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া জান্নাতের দিকে ডাকবে আমল করবে, বলছে সমস্ত মানুষের আমলকে একত্রিত করিয়া ওই ব্যক্তিকে যে দাওয়াত দেনেওয়ালাকে সব সমস্ত আমলের সমস্যা তাকেও দেওয়া হবে. বলছে এই জন্য হিম্মত করে চার মাস লাগাইয়া এই আমলকে শেখা দাওয়াত দেওয়াকে শিখতে হবে. মহা اگر یہ یقین نہ بنایا پھر یہ عمل نہیں کرے گا اور آخرت میں پیچھے رہ جائے گا. یوں نہ سمجھا ہمیں تو ایک محل کافی ہے, وہاں ایک محل کافی نہیں ہوگا. بولتے تھے جن یہ دعوت یقین پیدا کرتے ہوئے اور یہ جن ایک ذرا بیشی بیشی عمل کرے جانو آخرت ترا অনেক বেশি কামিয়াব হইতে পারে. বলছে এইটা মনে না করি যে আমাদের তো একটা মহল যথেষ্ট. বলছে না আখেরাতে একটা মহল না, বলছে একটা মহল যথেষ্ট হবে না আখেরাতে. মা আপসে পুছতা হু সবসে ছোটা জান্নতি সবসে আখির মে নিকলা এস দুনিয়া সে কিতনি বড়ি জান্নত মিলেগি বতাও. বলতেছে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতেছি যে সবসে শেষে যে জাহান্নাম থেকে বাইরে সে জান্নাতে যাবে সবসে শেষে সে তার কত বড় জান্নাত হবে, দুনিয়া থেকে কত গুণ বেশি বড় জান্নাত হবে? دنیا سے دس گنا بڑی سب سے آخر میں جو دوزخ سے نکلے گا اس کو آپ کو نہیں. بولتے تو وہی ویکتی جو سب سے شیشے جہنم تھے بہر جاننا تو جب تار جنوب آپ کا درجن ہونا. ہاں آپ کو نہیں, آپ کو تو اس سے لاکھوں گنا بڑی. তো আপনাদের তো এর চেয়ে লাখো গুণ বড় জান্নাত পাবেন ইনশাআল্লাহ. ইনশাআল্লাহ. আচ্ছা আপনি ইয়ে ভি সুন রাখা হোগা কে জিয়াদা সে জিয়াদা হুরো ওয়ালি জান্নাত উসমে কিতনি হুরে হোগি বল কে বাতাও. তো বলতে আপনি এটা তো শুনছেন কে জান্নাতের মধ্যে সবচেয়ে বেশি থেকে বেশি হুর জান্নাতের মধ্যে কত বেশি হবে, কত হুর হবে? 25 লাখ. 25 লাখ. আচ্ছা اگر آپ کو اللہ پاک 25 لاکھ حوروں والی جنت دے دے یا 24 لاکھ 20 لاکھ 15 لاکھ والی جنت مل گئی, 15 لاکھ حوریں مل گئیں اور محل آپ کے پاس ایک ہے, ایک حور سے صحبت کرے گا تو باقی کو کہاں رکھے گا؟ تو بولتے تھے کہ جو 25 لاکھ ہو جائے تو 25 لاکھ پاؤ جائے 20 لاکھ 15 لاکھ کنتو 15 لاکھ والا جنت جدی اللہ تعالیٰ دیا جائے اور ایک محل پائے لیں তো একটা মহলে একটা হুরের সাথে সহবাস করলে তো বাকি হুর কোথায় কোথায় সহবাস করে তাদের সাথে? আব বাতাও এক মহল কাফি হ্যা, দো মহল দশ মহল কাফি হ্যা ইয়া জিয়াদা চাইয়ে বলো. তো বলতে এখন বলেন একটা দুইটা যথেষ্ট না অনেক বেশি দরকার? ইসলিয়ে আল্লাহ কে রাস্তে মে নিকলেঙ্গে ও আমাল শিখেঙ্গে জিন পর আল্লাহ রাজি হোগা. ইয়ে তো বচ্চোঁ কি তরহ সমঝানা হ্যা جنت میں یہ محل, ورنہ ہمیں اللہ چاہیے, اللہ ہمارا مقصود اللہ ہے. بس یہ جن اللہ راستے بہریا وہ عمل کرتے ہوئے جی اللہ مدر پر راضی ہوئے جائے بس یہ جنت کے مجھے ہو اور جنت کی نعمت ہے تو بچے در کے جرا کو بجھانا ہے جن بجھانا با بولا بچے در جرا کو بس اصل تو اللہ راستے بہریا اللہ کے راضی کر مدر اٹھی ہے اللہ مدر پر راضی ہوئے جائے. ہم اللہ سے جنت مانگتے ہیں اس لیے مانگتے ہیں کہ جنت میں محبوب حقیقی ملے گا, اللہ ملے گا. بولتے ہمارا اللہ کا جنت یہ جنو چاہیے تھی یہ جو جنت کے مدے کہ ہمارے حقیقی محبوب حقیقی مولا ہمارے کے پاؤ جائے. فرماتے تھے ایک اللہ ہی ہے باقی سب دھوکا. بولتے حضرت جی رحمت اللہ بولتے ہیں کہ سدو اللہ ہی حقیقی اور باقی سب دھوکا. ہمیں اللہ چاہیے اور کچھ نہیں چاہیے. بولتے ہمارے سدو اللہ ہی چاہا اللہ کے ہمارا چاہیے تار کی دوسرے نام رب اسی کا سب. বলতে যার রব হবে আল্লাহ হবে তার জন্য সবকিছু হবে. আল্লাহ মিল গিয়া ইয়ে সারি চিজে ফির মিল গই খুদি মিল গই ইয়ে কিছু কুছ ভি না হো আল্লাহ মিল যায় বাস কাম বন গিয়া. বলতে যে আল্লাহ কে পাইলো সে সব জিনিস পাইলো, যে আল্লাহ কে পাইলো বাস তার কাম হয়ে গেল. জো আল্লাহ কে বন্দো মে ফিরেগা হাজারো কো আল্লাহ কি তরফ খিঁচেগা উসকো আল্লাহ নহীন মিলেগা. বলছে যে আল্লাহর বান্দাদের মিনার ঘুরবে আর ফেরবে আর মানুষকে টেনে টেনে আল্লাহর দিকে আনবে, সে কি আল্লাহকে পাবে না? আল্লাহ পাক নে জো পহলি উম্মতো মে কিসি নে নবী কি তাঈদ মে কলমা কহ দিয়া আল্লাহ কো ইতনা প্যার আয়া আখরি কিতাব মে উসকো সুনায়া। বলছে আগের ঘটনা বলতেছে নবীদের, নবীরা যখন আসছে নবীর সাহায্যের জন্য একটা দুইটা কথা বলছে, তো আল্লাহ তাআলা তার নাম বলতে তার এই ঘটনাকে শেষ কিতাবের মধ্যে আল্লাহ তাআলা নাযিল করছে। আল্লাহ পাক নে সূরা ইয়াসিন শরীফ মে সুনায়া তিন রসুল আয়ে কৌম নে ঝুটলা দিয়া উসি কৌম কা এক বন্দা উসনে কাহা ইন রসুলো কা ইত্তেবা কর লো তুমসে মাঙ্গতে নাই মাই ভি ইত্তেবা কর চুকা ঈমান লা চুকা কৌম নে ইসকো কতল কর দিয়া আল্লাহ নে কা কিলত খুলিল জান্নাহ জান্নাত মে দাখিল হো যা কালা ইয়া লাইতা কৌমি ইয়ালামুন কেনে লগা কাশ মেরি কৌম জান লে আল্লাহ নে মুঝে বখশ দিয়া মেরা বড়া এজাজ ও ইকরাম কিয়া আল্লাহ নে ক্যা কিয়া তেরি সিরফ কৌম জানে নাই মে আখরি নবী পে আখরি কিতাব উতারু উসমে তেরা বয়ান করকে কিয়ামত তক ইনসানো কো সুনাও জিসনে নবী কি তাঈদ ভি কর দি আল্লাহ উসকো কেসে মিলা কেসে রাজি হুয়া কেসে উসকো জন্নত দে দি কেসে সারি দুনিয়া কো উসকা হাল সুনায়া। বলতেছে যে সূরা ইয়াসিনের মধ্যে একটা ঘটনা বলছেন যে আল্লাহ তাআলা তিনজন নবী পাঠাইছেন, তো কোন কওমের কাছে কম তাদেরকে জুটলাইলো, তাদেরকে মিথ্যাবাদী বললো, তো একজন লোক সে আয়েশা বলছে দেখো আমার কম এদেরকে মানে এরা নবী, এদের অনুসরণ করো আর এরা তোমার কাছে কিছু চায় না, কোন মাল চায় না, তো কম ওরা তাকে কতল করে দিল। তাকে কতল করার পরে সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিল, আল্লাহ বলে তুমি জান্নাতে চলে যাও, আল্লাহ রাজি হয়ে গেল জান্নাত দিয়ে দিল। তো সে বলল যে যদি আমার কম আফসোস, যদি আমার কম জানতো যে আল্লাহ তাআলা আমাকে কি ইকরাম করছেন, কি আমাকে সম্মান দিতেন, আমাকে জান্নাত দিতেন, তো আল্লাহ তাআলা বলতেছিলেন যে তোমার কম জানার দরকার নাই, বলতে শেষ নবীর শেষ কিতাবের মধ্যে তোমার আলোচনা করব আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইনসান বলতে তোমার সম্পর্কে জানবে যে তাকে কি ইজ্জত দেওয়া হলো। বলতে তুই একটা কলেমা বলতে তাদের নবীদের সাহায্য করার জন্য তাইদে, তো আল্লাহ তাআলা তাকে এইরকম ইকরাম করছেন। ফিরআউন কানে লাগা মা মূসা আলাইহিস সালাম কো কতল করতা হুম বুলা লে আপনে রব কো আর এক উসি কওম কা আদমি ফিরাউনি কওম কা ও মুসলমান হো চুকা থা ঈমান ছুপায়া হুয়া থা জব উসনে ইয়ে সুনা ইয়ে ফট পড়া বোলা এ কওম তুম ইসলিয়ে কতল করতে হো ও কহতা মেরা রব আল্লাহ হ্যায় উস দিন তুমারা ক্যা বনেগা জিস দিন তুমে আজ আল্লাহ নে মুলক দিয়া হ্যায় ইসলিয়ে করতে হো মে ডরতা হুম আজাব ওয়ালোঁ পে আজাব আয়া তুম পে এসা না আয়ে মে ডরতা হুম চিখো পুকার ওয়ালে দিন তুমারা ক্যা হাল বনেগা। বলতেছে ফিরআউন যখন বলল যে কওমের কাছে যে আমি মুসা আমাকে ছাড়ো আমি মুসা এসার কতল কতল করবো, তো ফিরাউনের বংশের মধ্যে থেকে একজন লোক ঈমান আনছে, তার ঈমানকে সে গোপন করে রাখছে, তো যখন সে ফিরাউন বলল আমি মুসা কতল করবো, তো তার সে দিলের ভিতরে সে জজ্বা আসলো আর সে বলল যে এই তোমরা এই জন্য এই ব্যক্তি কতল করতে চাও আল্লাহর নবী, এই জন্য সে বলতেছে আমার রব আল্লাহ আর এই জন্য কতল করতে চাও, আজকে তোমাদের কাছে সক্ষমতা আছে শক্তি আছে, তোমরা কি ওই দিনকে ওই সমস্ত উম্মতের ভয় করতেছ না যাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাব আসছে, আর ওই দিনকে ভয় করতেছ না যেদিনকারে আওয়াজ হবে আর আওয়াজ পুকার আর বিভিন্ন ধরনের চিৎকার হবে, ওই দিনকে তোমরা ভয় করতেছ না? আল্লাহ পাক নে উস মর্দে মোমিন কে নাম কি সূরা মোমিন উতারি দো রকুও মে উসকা বয়ান কিয়া আয় মেরি কওম মেরা ইত্তেবা করো মে হিদায়ত কি রাহ বতাতা হুম আয় মেরি কওম তুমে ক্যা হুয়া মে নাজাত কি তরফ বুলাতা হুম তুম আগ কি তরফ বুলাতে হো আয় মেরি কওম ইয়ে দুনিয়া কি জিন্দগি থোড়ি হ্যায় আখরত দারুল করার হ্যায় আয় মেরি কওম আন করিব এক ওয়াক্ত আনে ওয়ালা হ্যায় তুম মুঝে ইয়াদ করোগে আজ নে না মেরি বাত শুনতে কল কো ইয়াদ করোগে। তো বলতেছে এই মর্দে মোমেন যে ছিল ফিরাউনের কওমের মধ্যে থেকে, তো আল্লাহ তাআলা এর নামের উপর একটা সূরা নাযিল করছে কোরআনের মধ্যে সূরাতুল মোমেন, আর দুই রুকুর মধ্যে তার পুরো ঘটনা বলছে, তার কওমকে দাওয়াত দিতে আছে আয় আমার কওম আমি আমার কথা শোনো আমার ইত্তেবা করো আমি তোমাদেরকে হেদায়েত দিতে ডাকতেছি আর তুমি আর তোমাদেরকে আমি নাজাতের দিকে ডাকতেছি আর তুমি আগুনের মধ্যে যাইতেছো নাজাতের মধ্যে ডাকতেছি আমাকে মানো আমার ইত্তেবা করো আর তুমি এখন তো আমাকে তোমরা ইয়াত এমন একটা দিন আসবে যেদিনকার তোমরা আমাকে স্মরণ করবে, আমাকে ইয়াদ করবে, কিন্তু স্মরণ করা তোমাদের কোনো কাজ আসবে না। তো পুরা দুই রুকুর মধ্যে তার বর্ণনা বলছে আল্লাহ তাআলা কোরআনে। ভাইও ফির আল্লাহ কাতা তাওয়াক্কাহুল্লাহ, ফির আল্লাহ নে উসকো বাচা দিয়া আর আলে ফিরাউন কো সখত আযাব নে পকড় লিয়া। তো আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করছেন আর সমস্ত কম ফেরাউনের সমস্ত কমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। আসহাবে কাফ নবী নেই থে, আপনা ঈমান বাঁচানে কে লিয়ে নিকল গয়ে গার মে সো গয়ে, আল্লাহ নে উনকে নাম কি সূরত উতারি জো আপনা ভি ঈমান বাঁচায়ে, হাজারো লাখো কা ঈমান বাঁচানে কে লিয়ে সফর করে কোশিশ করে, উসকা মর্তবা আল্লাহ কে হাতে ক্যা বনেগা। বলছে আসহাবে কাফ ছিলেন এরকম নবী ছিলেন না, বলছে কিছু জওয়ান ছেলে ছিলেন, জওয়ান তারা, তাদের ঈমান বাঁচাবার জন্য তারা পাহাড়ের গর্তের মধ্যে যাই নিরাপদ স্থানে গেলেন, নিরাপদ ওখানে চলে গেলেন। তো তাদের সম্পর্কে আল্লাহ, তার নিজের ঈমান বাঁচাবার জন্য তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা কাহফ একটা সূরা নাযিল করছে, বলছে যারা নিজের ঈমানে হেফাজত করবে আর অন্যের ঈমান হেফাজত করা, ঈমানের জন্য যারা ঘোরাফেরা করবে, বলছে তারা দাওয়াত দিবে, তাদের মতো আল্লাহর কাছে কত হবে। এক বান্দে নে আপনা খজানা দফন করকে উপর দিওয়ার বানা দি, কুছ দিনো বাদ ও বান্দা মর গিয়া, কুছ দিনো বাদ দিওয়ার গিরনে কে করিব হো গই, আল্লাহ পাক নে মূসা আলাইহিস সালাম আর খিজর দো দোনো কো ভেজা, দো নবিয়ো কো যাও ও দিওয়ার বানাও, ও ইতিম বচ্চোঁ কি হ্যায় উনকা বাপ নেক থা, জো বাপ নেক থা উনকে বচ্চোঁ কে খজানে কি হিফাজত দো নবিয়ো সে করাই, জো খুদ ভি নেক হো সারি দুনিয়া মে নেকি ফেলানে কো ফিরে উসকো আল্লাহ ভুখা মার দেগা। বলতেছে কে যে একজন ঈমানওয়ালা এক নেক মানুষ ছিলেন, যখন সে একটা খাজানা কোন তার জন্য তার বাচ্চাদের জন্য রাইকা উপরে দেওয়ার বানাই দিত, ওয়াল বানাই দিত, তো কিছুদিন পরে উনি মারা গেছেন। মারা যাওয়ার পরে যখন ওই ওয়ালটা ভাঙ্গার সব পুড়ে যাবে এই অবস্থা হয়ে গেছে, তো আল্লাহ তালা দুইজন নবী মুসা আলাইহিস সালাতুসসালাম আর হযরত খিজর আলাইহিস সালাতুসসালামকে পাঠাইলেন, তার এই ওয়ালটাকে সেই দেওয়ারটাকে ঠিক করে দিলেন। তো বলছে আল্লাহ তালা বলতেছে এই জন্য তাদের হাতে ঠিক করা হয়েছে নবীদের দ্বারা, কে তার বাপ নেক মানুষ ছিল। তো বলছে একজন নেক মানুষের আওলাদ দিয়ে তাদের সন্তানের খাজানার জন্য তার মালের হেফাজত নবীদেরকে পাঠাইতেছে, বলছে যে ব্যক্তি নিজের হেফাজত করবে, নিজে নেক হবে এবং অন্যকে নেক বানাবার জন্য সে চেষ্টা করবে, মেহনত করবে, আল্লাহ তালা তাদের আওলাদের সন্তানদেরকে তাদেরকে ক্ষুধার্ত মারবে, বোকা মারবে। যে রোজা রাখে ভুখ কি বজা সে মুহ সে শাম কো বদবু আয়ে, আল্লাহ কো মুশক সে ভি জ্যাদা প্যারি হো, জো সাথ দুনিয়া কো দিন পে লানে কে লিয়ে মেহনত করতা করতা আগর উসকো ভুখ আ যায়, ঈমান কি 77 শাখে জিন্দা করনে কে লিয়ে ভুখ আই, আগর ভুখ আ ভি গই ও কিতনি কিমতি হোগি, রোজা তো ইসলাম কা এক রুকন হ্যায়, জো 77 শাখে জিন্দা করনে কে লিয়ে ভুখ আই উস পে আল্লাহ কো কিতনা প্যার আয়েগা। বলতে সত্যি রোজা রাখে, আর রোজা রাখার কারণে যখন খুদা আসে তার মুখ থেকে গন্ধ বাহির হয়, সেই গন্ধটা আল্লাহর কাছে মুশকের চাইতেও বেশি প্রেয়ারা, বেশি মাহবুব, বেশি। তো বলছে যে ব্যক্তি দিনকে জিন্দা করার জন্য পুরো দিনকে 77টা শাখা আছে দিনের, সমস্ত দিনকে জিন্দা করে ঘোরাফেরা করবে, এই ঘোরাফেরা করার এই বাহির হওয়ার জন্য যদি তার ক্ষুধাও আসে, সেই ক্ষুধার কারণে যে গন্ধ তার মুখ থেকে বাহির হবে, বলছে এই গন্ধের কত দাম, কত প্রেয়ারা আল্লাহর কাছে, কত মাহবুব হবে। চিউটি নে খায়ের কি তরফ আপনি দূসরি বহনো চিউটিও কো বুলায়া, আল্লাহ নে উসকে নাম কি সূরত নমল উতারি, হুদ হুদ নে সুলেমান আলাইহিস সালাম কো তবলীগ করনে কি জগা বতাই, কে ওয়াহ সূরজ কি ইবাদত হোতি হ্যায়, আল্লাহ নে হুদ হুদ কা নাম লেকর কুরআন মে তারিফ ফরমাই। বলতেছে পিপিলি কা একটা, সে তার অন্য অন্য বোনদেরকে অন্য অন্য বাঁচাবার জন্য সালাম আলাইহিস আসার খবর দিতে তাদেরকে, তো আল্লাহ তাআলা তার নামে কোরআনের মধ্যে তার নামকে জিকির করতে, কোরআন নাজে সূরা নমল একটা সূরা নাজিল করতে, এরকম হুদহুদ বলতেছে সালাম আলাইহিস সালামকে এক কম সময়ের খবর দিলেন যে তারা তারা আগুনের এতে সূর্যের পূজা করতেছে, তারা ঈমানওয়ালা না, তো এই কারণে আল্লাহ তাআলা এই হুদুদের বলতে নাম কোরআনে তার নাজিল করতে। তার ইয়ে তাবলীগ ওয়ালোঁ কা কাম নেই হ্যায়, তবলিগি জমাত কোই জমাত নেই, সারি উম্মত এক জমাত হ্যায়, সারি উম্মত হাম এক জমাত হ্যায়, হাম উম্মতি হ্যায়, পুরি উম্মত কো দেখকে চলেঙ্গে, পুরি উম্মত কি খায়র খাহি করেঙ্গে, আল্লাহ জাল্লা জালালুহু সে পুরি উম্মত কে লিয়ে দুআয়েন করেঙ্গে, এক এক ঘর মে নবী আলাইহিস সালাম কে তরিকে জিন্দা হো, আর মেহনত মে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা তরিকা জিন্দা হো, اور ہر ہر گھر میں نبی علیہ السلام کے طریقے چالو ہو جائے, ہم یہ چاہتے ہیں. বলছে এই কাজটা কোন তাবলিগ ওলার কাজ না, বলছে এইটা পুরো উম্মতের কাজ, সমস্ত মুসলমানের কাজ. আমরা উম্মতি, আমরা কোন ফেরকা না, কোনই না. বলছে পুরো উম্মতের কাজ, যে এক এক মুসলমানের ঘরে, এক এক বান্দার, এক এক ইনসানের ঘরে আল্লাহ তালার সমস্ত হুকুম আর সমস্ত হুজুরের তরিকা জিন্দা হয়ে যায়, আইসা যায়. এই জন্য একটা মেহনত করা, এটা পুরা মুসলমানের কাজ. আর সমস্ত এই জন্য আমাদের মেহনত করতে হবে, আর সমস্ত উম্মতের জন্য দোয়া করতে হবে. সারি উম্মত এক জামাত হ্যাঁ, সারি উম্মত এক পার্টি হ্যাঁ. হমে ছোট ছোট জমাতে বনা কর আপনি আপনি পার্টি উম্মত কো জিবা নহীঁ করনা. বলছে সমস্ত উম্মত একই একই জামাত, আর সমস্ত উম্মত সমস্ত মানুষ একই পার্টি. বলছে আমরা ছোট ছোট জামাত বানাইয়া বলছে উম্মতকে মুসলমানকে জব করব না. সারে কা জাসা দিন ওয়াহিদ, এক জিসম হ্যায় সারি উম্মত, এক জিসম হ্যায় সারি উম্মত. বলতে সমস্ত হাদিসের মধ্যে আছে মাফহুম, কি সমস্ত উম্মত পুরা উম্মত বলতে এক শরীরের মতো, এক শরীর. ইসলিয়ে হাম কোশিশ কর রহে হ্যায় কি সারি উম্মত নবী আলাইহিসসালাম ওয়ালি মুবারক মেহনত পে আয়ে. হর হর উম্মতি সিরফ বিবি বচ্চোঁ কো দেখ কে চলনে ওয়ালা কি বজায়ে পুরি উম্মত কো দেখ কে চলনে ওয়ালা বনে. বলতে এই জন্য মেহনত হয়ে যাচ্ছে কি পুরা উম্মত একই একই একই জামাত হয়ে যায়, পুরো উম্মতে পুরো দিন জিন্দা হয়ে যায়, পুরো উম্মতের ফিকির করবে. বলছে শুধু আমরা আমার পরিবারকে আমার আওলাদদেরকে দেখে চলবো না, বলছে আমরা পুরো উম্মতকে দেখে চলতে হবে. আব বিলকুল চন্দ মিনটো মে হাম ফারিগ করনে ওয়ালে হ্যায়, জব তক থারে না উঠে পাঁচ চার মিনট অর তকলিফ কর লো উসকে উঠকে জানা নাহি. আব ইয়ে গুজারিশ হ্যায় ইস মুবারক মেহনত কো সিখনা, চার মহিনে জো নকদ চার মহিনে কে লিয়ে তৈয়ার হো আপনি আপনি জগা খড়ে হোকে জিয়ারত করা দো, পাঁচ সাত সেকেন্ড মে খড়ে হো যাও, দশ পনেরো সেকেন্ড চলো খড়ে হো যাও, জিসমে আপনি বাকি সারে বেঠে রো. চার মহিনে লগায়েঙ্গে যায়েঙ্গে হো খড়ে হো. বলছে দুই চার মিনিট ভিতরে কথা শেষ হয়ে যাবে, এই জন্য সবাই বলছে যাকে বলা হয়েছে সেই